بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا مهان الله سمست برشانسا جي الله فكر رب العالمين তাঁর দিন নাজিল করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সেই আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক তাঁর দিনের পবিত্র কিতাব হিসাবে কোরআনুল করিমকে নাজিল করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে তার ব্যাখ্যাস্বরূপ বলে আখ্যায়িত করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে পূর্ণতা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের জানা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন নাজিল করেছেন সেই দিনের নাম হচ্ছে ইসলাম, এবং সেই দিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে এবং সেই দিনের অনুসারীরাও থাকবে। আর এই একমাত্র দিন যেই দিনের উপর ইবাদত বন্দী করলে আল্লাহ শুধু কবুল করবেন। এই দিন ছাড়া অন্য কোন পন্থায় আল্লাহর ইবাদত বন্দী করলে, আল্লাহ ফাকরাব্বুল আলমিনের সন্তুষ্টির আশা করলে, তা আল্লাহ ফাকরাব্বুল আলমিন কবুল করবেন না। ওমাইয়াবতাগি গাইরাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন পথ অবলম্বন করবে, অন্য কোন দিনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাইবে, ওয়ামাইয়াবতাগি গাইরাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া অন্য জীবন বিধান কেউ যদি সন্ধান করে এবং তার উপর দিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পেতে চায়, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ তা কখনো গ্রহণ করবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আজকে আলোচনা করব স্বপ্নের ধর্ম সম্পর্কে, এমন এক ধর্মের কথা যেই দিনের ভিত্তি হচ্ছে স্বপ্নের উপর। এ সম্পর্কে জানার আগে আমাদের জেনে রাখতে হবে যে ইসলামের উৎস, দিনে ইসলামের বিধিবিধান, আকিদাই হোক আর আহকাম হোক, মাসলা মাসাইল হোক আর বিশ্বাসের বিষয়গুলি হোক, সমস্ত বিষয়ের উৎস হচ্ছে, প্রথম উৎস হচ্ছে কোরআন করিম, যে সম্পর্কে কারো দ্বিমত নেই। কোরআনুল করিম হচ্ছে প্রথম উৎস। অধিকাংশ আলেমদের নিকটে, সারা পৃথিবীর সমস্ত মাযহাবের আইম্মা ইকরামদের নিকটে, ওলামাদের নিকটে চারটি হচ্ছে উৎস। এই ক্ষেত্রে হানাফিদের কোনো দ্বিমত নেই, শাফি মালিক হাম্বলিদের কোনো দ্বিমত নেই। চারটি উৎসের কথা মনে রাখবেন, মানে এই চারটি উৎস থেকেই শরীয়ত নিতে হবে, আর পঞ্চম কোন উৎস শরীয়তের নেই। প্রথম উৎস হচ্ছে কোরআনুল করিম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, মানে দিন নেবেন, ইসলাম নেবেন, ইসলামের আকীদা ঈমান বিশ্বাসী হোক আর আহকাম মাসলা মাসাইলি হোক, শরীয়তের বিধিবিধান হোক, তা নিতে হবে প্রথম কোরআনুল করিম থেকে। দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা করতে বলেছেন এবং যার স্বীকৃতি দান করেছেন, হয়তো সাহাবারা তাঁর সামনে করেছেন, তিনি করেননি, কিন্তু তিনি অনুমোদন দিয়েছেন, নিষেধ করেননি, বাধা দেননি, তার মানে তার পক্ষ থেকে তার স্বীকৃতি দেওয়া হয়েছে, করতে পারো। বিভিন্ন ক্ষেত্রে এইরকম ঘটেছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাব্বের গোশত খাননি, দাব গুই সাপ নাই, কিন্তু তারই মতই কাছাকাছি, মরুভূমির দেশে হয় এই আরব দেশে, পদ দাব বুঝেন তো না, বুঝেন না, এই দেশে খুব খাওয়া হয়। আর আমাদের দেশে এক শ্রেণীর জাহেল মূর্খরা আবার গুই সাপ কে দাব মনে করে গুই সাপ খায়, গুই সাপ নয়, মরুভূমির দেশে, ভারতের রাজস্থান যেখানে মরুভূমি আছে সেখানে হয়, অন্য কোন এলাকায় হয় না, আর সৌদি আরবে হয় যেহেতু এখানে মরুভূমি আছে। তো দাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাননি, বরং তার রুচি হয়নি, একথাও তিনি বলেছেন যে আমার রুচি হচ্ছে না, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা তার সামনে তার দস্তরখানে বসে খেয়েছেন, নিষেধ করেননি এবং তিনি খাননি, তাহলে তাকে কি বলবেন, জায়েজ না জায়েজ নয়, জায়েজ হালাল। তো এ হচ্ছে তৃতীয় প্রকারের সুন্নত, অর্থাৎ অনুমোদন বা স্বীকৃতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন তোমরা খেতে পারো, জায়েজ রয়েছে। বিশেষ কারণে তার মাতৃভূমিতে মক্কায় হতো না, তাই ছোট কাল থেকে খাওয়া, কোনো কিছু খাওয়ার অভ্যাস না থাকলে বড় হয়ে খেতে একটু অরুচি হয়। আমরা নিজের ক্ষেত্রে বুঝি এগুলি জিনিস, যে অনেক কিছু আছে ছোট থেকে খাইনি, বড় হয়ে খেতে আর ভালো লাগে না, আর কি খাবো খাই না, কিন্তু তাকে হালাল মনে করি যদি হালাল থাকে তাহলে। তো শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাল্লামের সুন্নত মানে হাদিস। তৃতীয় ক্ষেত্র হচ্ছে এজমাই উম্মত, ফেকার মাসলা বলছি, ওসুলে ফেকার কায়দা বলছি, এবং ওসুলে ফেকা সবাই এগুলি কথা মেনেছে, হানাফি শাফি মালিকি হাম্বলি সবাই মেনেছে। এজমা উম্মতের এজমা, উম্মতের এজমা মানে সারা উম্মতের গণ্যমান্য আলামায়ে কেরামদের, গণ্যমান্য আলামায়ে কেরামদের, বিশিষ্ট আলামায়ে কেরামদের ঐক্যমত। ইজমা মানে ঐক্যমত, উম্মত মানে জনসাধারণের, গণতান্ত্রিক পদ্ধতিতে জনসাধারণের ভোটাভুটি নয়, কারণ জনসাধারণ ইসলাম সম্পর্কে জানেই বা কি, বা সাধারণ সামান্য কিছু এলম রাখে, মাদ্রাসা পড়েছে, তারা জানেই বা কতটুকু যে তাদের মতামত নিতে হবে, তাদের মতামতের কোন মূল্যায়ন রয়েছে শরীয়তে, কোনো মূল্য নেই। এমন ওলামায়ে কেরামদের মতের মূল্য রয়েছে শরীয়তে, যাদের এইরকম পাণ্ডিত্য যোগ্যতা আছে যে যারা কোরআন এবং সুন্নাতকে হাদিসকে নেড়ে ঘেটে ইজতিহাদ করে তারা একটা সিদ্ধান্তে পৌঁছিতে পারেন যে এই মাসলায় এইরকম জবাব হওয়া উচিত, উত্তর হওয়া উচিত, বা এই সমস্যার এই সমাধান হওয়া উচিত, তারাই গণ্যমান্য ওলামায়ে কেরাম, তাদের ঐক্যমত। তার ইসলামে গণতন্ত্র নেই যে জাহেল মূর্খ জ্ঞানী সবাই সমান, কথা নেই, শিক্ষিত অশিক্ষিত সবাই সমান ইসলামে নেই। উম্মতের ওলামায়ে কেরাম, যোগ্য ওলামায়ে কেরামদের ইজমা ঐক্যমত হচ্ছে তৃতীয় উৎস। তবে এই ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, কারণ এই ক্ষেত্রে বিদাতীরা বিভ্রান্ত করে যে যে কোনো জিনিস কোরআনে যদি না থাকে, হাদিসে না থাকে, আর তারা করে, বিদাতীরা করে, তাদেরকে যদি বলেন এটা করছেন কেন, হাদিসে নেই কোরআনে নেই, বলছে এক্ষেত্রে ইজমা হয়ে গেছে, ইজমা হয়ে গেছে, ইজমা কিয়াস আছে, এটি ভারত বাংলাদেশি ভাষায় বলছি তাই না, ইজমা কিয়াস আছে, ইজমা কিয়াস নিজেও বুঝে না, জানে হিন্দুরা হিন্দু ধর্ম বুঝে না, হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি বলেন হিন্দু ধর্ম কি, বলতে পারবে না, বলতে পারবে না, কিন্তু সে হিন্দু। ওই রকমই বিদাতীরা যারা ইজমা কিয়াসের কথা বলে, ইজমা কিয়াস কি জিজ্ঞেস করেন, বলতে পারবে না, কিন্তু ইজমা কিয়াস হয়ে গেছে, বুঝতে পারছেন। তো এইরকম ধর্ম মুসলমান মানলে হবে না, যে যা বুঝি না আবার তা দোহাই দি, হিন্দুদের মতো। এজমা যোগ্যতম ওলামায়ে কেরামদের ঐক্যমত, কিন্তু এমন কি হতে পারে যে কোরআন এবং হাদিসে এমন বিষয় রয়েছে স্পষ্ট, তার বিরুদ্ধে এজমা ঐক্যমত হয়েছে আলেমদের, এটা হতে পারে? আপনাদের যুক্তিতে জিজ্ঞাসা, ওই এজমা মানে ঐক্যমত বললাম, আর উম্মত মানে ওলামায়ে কেরাম, উম্মতের মধ্যে ওলামায়ে কেরাম যারা তাদের উম্মতের এজমা এর নাম, তো উম্মতের উলামায়ে কিরাম আমরা এমন কোন সিদ্ধান্ত নিতে পারেন যেটি কোরআনের বিরোধী হাদিসের বিরোধী হতে পারে? এটা অসম্ভব কথা, অসম্ভব কথা। তাহলে এইরকম এজমার কেউ যদি দাবি করে তার মিথ্যুক, এবং এইরকম এজমা ঐক্যমত কোনোদিন হয়নি আর হতেও পারে না, যে কোরআনেও নেই হাদিসও নেই আর নতুন করে কিছু গড়ে দিয়ে বললো যে আমাদের এজমা হয়ে গেছে, সারা পৃথিবীর উলামারা একমত হয়ে গেছে, এরকম বাস্তবেও হয়নি আর এটি অসম্ভব, যুক্তিতে অসম্ভব, ঠিক না? বুঝতে পারছেন যে যুক্তিতে অসম্ভব আর বাস্তবে এরকম কোনদিন পৃথিবীতে হয়নি যে সারা পৃথিবীর উলামারা এক জায়গায় কোন মিটিং করে কোরআন হাদিসে এমন কোন মাসলা বিধান নেই আর সেটা পাশ করে দিয়েছে তারা, যে না এটা হবে, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা সুন্নত, এটা বিদআত, এরকম পাশ করে দিয়েছে অথচ কোরআন হাদিসে নেই, এইরকম হতে পারে না। আশা করি যুক্তিও বুঝতে পারছেন এবং বাস্তবের কথা বুঝতে পারছেন, পৃথিবীতে কোন জায়গায় এরকম আন্তর্জাতিক মিটিং হয়নি আলেমদের, যে ইন্টারন্যাশনাল কোন জায়গায় মিটিং হয়েছে, হ্যাঁ, আর মিটিং এ গিয়ে আলেমরা জাতীয় সংঘের মতো যেখানে গিয়ে সারা পৃথিবীর ফাসেক কাফের নেতারা বসে আর বসে কিছু সিদ্ধান্ত নেই, সেই রকম আন্তর্জাতিক কোন জায়গায় মজলিস হয়েছে আর সেখানে গিয়ে আলেমরা কিছু পাশ করেছে, এরকম কিছু কোনোদিন হয়নি পৃথিবীতে 1400 বছরের ইতিহাসে। তাহলে ইজমা মানে কি? ইজমা মানে এমন কিছু যা কোরআন এবং হাদিসে আছে, কোরআন হাদিস বিরোধী নয়, কোরআন এবং হাদিসে আছে এবং সেই সম্পর্কে এমন এক মাসলা, স্পষ্ট মাসলা যে ক্ষেত্রে আর ইখতিলাফ নেই, মতানৈক্য নেই, সেই জন্য সমস্ত উম্মতের ঐক্যমত হয়ে গেছে। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, যেমন কি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, কোরআনেও আছে ইঙ্গিতে থাকে কিন্তু কোরআনেও আছে, হাদিসেও আছে খামস সালাওয়াত, আর সমস্ত উম্মতের হানাফি শাফি মালিক হাম্বলি যত ওলামায়ে কেরামরা রয়েছেন, যোগ্য ওলামায়ে কেরাম সবাই একমত এই ক্ষেত্রে যে নামাজ কত ওয়াক্ত ফরজ, পাঁচ ওয়াক্ত ফরজ, এমনকি সাধারণ মুসলিমও এই ক্ষেত্রে একমত যদি নামাজই হয় সে, এর নাম ইজমা। রমজান মাসের রোজা ফরজ, কোরআনেও আছে কুতিবা আলাইকুম সিয়াম শাহরু রমাদান আছে না, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কোরআনেও আছে আর হাদিসেও আছে, আর সমস্ত উম্মতের উলামাদের ঐক্যমত ইজমাও আছে যে রমজান মাসের রোজা কি ফরজ, এ হচ্ছে ইজমা। যাকাত শতকরা 2.5% দিতে হবে, জি ইজমা আছে না নেই, কোরআনেও আছে হাদিসেও আছে ইজমা, জি যাকাত ফরজ। হজ ফরজ, কোরআনেও আছে হাদিসেও আছে হজের কথা, আর উম্মতের উলামাদের ইজমা ঐক্যমত আছে যে হজ ফরজ, ঠিক না? পর্দা ওয়াজিব, পর্দা ফরজ, এ কথা কোরআনে আছে হাদিসও আছে উম্মতের ইজমা আছে। এইরকম বহু মাসলা মাসাইল, জেনা হারাম, ঠিক না, মদ হারাম, ইজমা আছে না নেই, কোরআনেও আছে হাদিসও আছে ইজমাও আছে, ঠিক আচ্ছা। কিন্তু কিছু মাসলা মাসাইল আছে যেগুলির ক্ষেত্রে ইজমা নেই, ইখতিলাফ আছে, ইজমার বিপরীত হচ্ছে ইখতিলাফ, মতানৈক্য হওয়া, মতানৈক্য হয়ে যাও। যেমন বলা যেতে পারে যে তামাক, তামাক জর্দা, ঠিক আছে না, তামাক জাতীয় জিনিস হালাল না হারাম, বা হারাম না মাকরুহ, সহি হচ্ছে যে হারাম, হ্যাঁ, এর দলিল কোরআনেও আছে হাদিস আছে, কিন্তু এত হয়তো স্পষ্ট সেই নাম ধরে আল্লাহ রসুলের জামানায় তা ছিল না, তামাক উৎপাদন হতো না, সেজন্য তামাকের নাম দিয়ে নেই, তামাকের নাম দিয়ে যদি থাকতো তাহলে স্পষ্ট কোরআনে আছে, সুতরাং ইজমা এই ক্ষেত্রে হয়ে যেত, ইজমা হয়নি। তাই এক শ্রেণীর আলেমরা হয়তো বলেছে মাকরু অপছন্দনীয় বলেছে, কিন্তু সঠিক হয়েছে যে হারাম, তাহলে এই ক্ষেত্রে বলা যাবে না ইজমা আছে, কোরআন হাদিস দ্বারা হারাম কিন্তু ইজমা নেই। এইরকম বেশ কিছু মাসলা মাসাইল আছে যে ক্ষেত্রে বলা যেতে পারে, কেউ বলেছে মাকরু, কেউ বলেছে হালাল, কেউ হারাম বলতে পারে। নামাজের মাসলাই বলি, নামাজের মাসলা, নামাজ পাঁচ ওয়াক্ত কি ফরজ, কিন্তু নামাজে রাফায়েদান করা, ঠিক আছে, নামাজে আমিন বলা হাদিস আছে না নেই, জোরে আমিন বলা আছে হাদিসে, কিন্তু এই ক্ষেত্রে এজমা আছে কি, এজমা না, ইখতিলাফ আছে, কেউ বলছে আসতে বলতে, কেউ বলছে জোরে বলতে, কেউ বলছে রাফায়েদান করতে হবে, কেউ বলছে করতে হবে না, কেউ বলছে করা সুন্নত, কেউ বলছে করা সুন্নত নাই। হ্যাঁ, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, শুধু সুন্নতের মাসলা না, ওয়াজিবের ক্ষেত্রে হয়তো ইখতিলাফ আছে, ওয়াজিব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটি হচ্ছে সহি, কিন্তু কিছু আলেমরা ইখতিলাফ করেছে যে না, পিছনে যখন আছি তখন শুনলেই চলবে, তাহলে ইখতিলাফ হলো, ইজমা হলো না, এর নাম হচ্ছে এজমা। তাহলে কোরআন হাদিসে মাসলা আছে, সেই ক্ষেত্রে ঐক্যমত এজমা হওয়ার নাম হচ্ছে এজমা। কিন্তু এমন কোন মাসলা পৃথিবীতে নেই মুসলমানদের মধ্যে যে কোরআনেও নেই হাদিস নেই, কোরআন হাদিস বিরোধী এজমা হয়ে গেছে। যেমন বিদাতিরা বলে যে চার মজাহের এক মজাহ মানা ফরজ। যখন জিজ্ঞাসা ফরজ, তাহলে ফরজ তো আল্লাহ করবেন তার রাসূলের মাধ্যমে, তো কোরআনে কোন জায়গায় মজাহের নাম আছে? হানফি, শাফি, মালিকি, হাম্বিলি এই নামগুলি কোথাও আছে কোরআনে? বলছে নেই, হাদিসে আছে, হাদিসেই দেখেন কোথাও। সালাত, যাকাত, সিয়াম, হজ সবই আছে, হেজাব, পর্দা সব আছে, আছে না? জেনা হারাম তাও আছে, শারাব হারাম, মদ খামর হারাম, মদ হারাম সব আছে, কিন্তু মজাহ ফরজের কথা কোথাও আছে? হানফি হইতে হবে, শাফি, মালিকি, হাম্বিলি হইতে হবে, আছে কোথাও? বলছে না, হাদিসে নেই। তবে কি হয়েছে? এজমা হয়ে গেছে, কোরআনে অনেক হাদিস অনেক ইজমা হয়ে গেছে। এই হচ্ছে মিথ্যুকদের দাবি। যদি ইজমা হয়ে থাকে কোরআন এবং হাদিসের নেই এমন কথা, তার মানে কোরআন হাদিসের বিরুদ্ধে ইজমা হয়েছে। কোরআন হাদিসে কি আছে? কোরআন হাদিস আছে আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর, আর কোন একজন বড়র আনুগত্য নাই, বড়দের আনুগত্য কর আল্লাহ বলেছেন। মজার কথা শুনেন, ওই আয়াত পড়ে উলিল আমরে মিনকুম পড়ে বিদাতপন্থী হানাফিরে কি বলে যে আল্লাহ বলেছেন উলিল আমরে মিনকুম, এখান থেকে মজহাব প্রমাণিত হয়। কথা বুঝতে পেরেছেন? তাদেরকে বলি আল্লাহ বলেছেন বহু বচন তোমাদের বড়দের আনুগত্য করা। বড়দের মধ্যে বাবা মা আছে, দাদা দাদি আছে, নানা নানি আছে, আলেমরা আছেন, তারপরে একজন না হাজার হাজার আলেম হইতে পারেন, হাজার হাজার বড় মানুষ হইতে পারেন, আপনার কফিল আছেন, আপনার ম্যানেজার আছেন, আপনার সুপারভাইজার আছেন, ফোরম্যান আছেন, সবাই উলিলাম, আপনার রাষ্ট্রের রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, আপনার বাদশাহ আছেন, এই দেশে আছেন, এখানকার বাদশাহ আছেন, উলিলাম, সবাই উলিলাম। যেমন আপনার বাবার আদেশ মানতে হবে, মায়ের আদেশ মানতে হবে, তেমন রাষ্ট্রীয় নেতার আদেশ মানতে হবে, যতক্ষণ জায়েজ কথা বলবে, না জায়েজ হারাম কথা না বলেছে, তাহলে সবাই উলিলামের মধ্যে। আলেমদের কথা, যে কোনো আলেমের কথা মানতে হবে যদি আল্লাহ এবং রসুলের কথা বলে, যে কোনো আলেমের কথা একজন নাই, তাহলে উলিল আমর দিয়ে শুধু আবু হানিফাই কেমন করে প্রমাণ হইল, বা শাফি কেমন করে প্রমাণ হইল, বা মালিক আর ইমাম আহমদ বিন হাম্বালি কেমন করে প্রমাণ, তা তো হলো না, একজন বা চারজন তো হলো না। আর চারজন বলছে চারজনের একজন গিনিতে হবে, চারজনে একসাথে নেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? চারজন দেখুন ছুটে গেছে, চারজন একসাথে চারজনকে মানা যাবে না, বলছে একটা মানতে হবে। এসবগুলি সব ভিত্তিহীন কথাবার্তা যা মজাহপন্থী বিদাতিরা বলে থাকে, যে তোমাকে মুসলমান হওয়ার সাথে সাথে আর একটা লেভেল লাগাইতে হবে, হয় হানফি লেভেল লাগাও, আর না হয় শাফি লেভেল লাগাও, না হয় মালিকি লেভেল লাগাও, না হয় আম্বালি লেভেল লাগাও। আবার তারপরে যারা পীরপন্থী সুফিবাদে বিশ্বাসী, তারা বলে তার সাথে আরেকটা লেভেল লাগাইতে হবে, তরিকতের লেভেল লাগাইতে হবে। আপনি চর্ম নাই, না শস্যি, না না আপনি ফুলতলি, না আপনি ফুরফুরা, না আটরুসি, না ভান্ডারি, না আপনি কাদেরি, না চিস্তি, না মোজাদ্দেদি, না নকশবন্দি, না আর কিছু, এই কোন একটা লাগাইতে হবে। এগুলো হবে বিদাতদের কথা। যদি জিজ্ঞাসা করেন কোথায়, বলছি এগুলো যুগ যুগ ধরে এজমা হয়ে গেছে আলেমদের, যে কোন একটা লাগাইতে হবে। এরা হচ্ছে মিথ্যুক দিনের নামে। আল্লাহ বলছেন অচ্চৈতে বড় জালেম কেউ নেই, মিম্মান কাযাবা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলেছে, যেগুলি কোরআনে অনে হাদিস অনে আর ইজমা হওয়ার দাবি যারা মিথ্যা দাবি করেছে, এদের চাইতে বড় জালেম অমান আজলাম মিম্মান কাযাবা আলাল্লাহ, মিম্মান ইফতারা আলাল্লাহ কাযিবান, আল্লাহ সম্পর্কে মিথ্যা তারা গড়ে নিয়েছে আল্লাহর দিন সম্পর্কে, তাদের চাইতে বড় জালেম নেই। তো কথা হচ্ছে যে ইজমা সম্পর্কে এই বলতে গিয়ে তো একটু লম্বা করে দিলাম। আর একটি জিনিস হচ্ছে কেয়াস। কেয়াস মানে এই নয়, কেয়াস মানে সাধারণ ভাষা বুঝে যুক্তি, কেয়াস মানে এইরকম যুক্তি নয় যে কোরআনে নেই হাদিস নেই আর আপনি যুক্তি পেশ করেন, না এটা যুক্তিযুক্ত, এটা যুক্তিসঙ্গত, সেজন্য এটা মানবো, এটার নাম শরীয়ত, না এইরকম নাম নয় কেয়াসের। কেয়াস হচ্ছে যে কোরআন এবং হাদিসে একটা স্পষ্ট মাসলা আছে, সেই মাসলার উত্তর বা সমাধান কোরআন হাদিসে আছে, আর একটা জিনিস আছে যেটার স্পষ্ট উত্তর পাওয়া যায়, নতুন একটা কিছু সমস্যা এসছে, সেই সমস্যার সমাধান কোরআন হাদিসে নেই, কিন্তু যে নতুন সমস্যা দেখা গেছে সেই সমস্যার ওই পুরাতন সমস্যা যেই সমস্যার সমাধান কোরআন স্পষ্ট বা হাদিসে স্পষ্ট আছে তার সাথে সাদৃশ্যতা আছে, একই রকমের। সুতরাং ওই হুকুমটি, যেই হুকুমটি কোরআন হাদিস স্পষ্ট, সেই হুকুমটি, সেই বিধানটি ফিট করে দেওয়া কার উপর? নতুন সমস্যার উপর, এবং ওই সমাধান দেওয়া, এর নাম হচ্ছে কেয়াস। তাহলে কোরআন হাদিসে আছে কিন্তু অস্পষ্ট আছে, যেটা ইস্তিমবাত করে ওলামারা নতুন সমস্যার সমাধান দেবেন, এর নাম হচ্ছে কেয়াস। কেয়াস মানে এই নয় যে শুধু যুক্তি পেশ করে দিলেন ইবলিসের মতো। এই জন্য কোন এক আলেমের উক্তি রয়েছে, আউয়ালু মান কাসা ইবলিস, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কেয়াস, দিন বিরোধী, শরীয়ত বিরোধী কেয়াস প্রথম ইবলিশ শয়তান করেছে। ইবলিশ শয়তান কি যুক্তি পেশ করেছিল যে আমি আদমকে সেজদা কি করে করতে পারি, আমার কাছে যুক্তি আছে, সেজদা না করার যুক্তি আছে, কি যে আনা খাইরুম মিনহু, আমি তার চাইতে উত্তম। কেন উত্তম? বলছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছো তুমি, আর আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আর মাটির চাইতে আগুন বেশি শক্তিশালী, বেশি শ্রেষ্ঠ। সুতরাং আমি, তাহলে বোঝা গেল যে আমি যখন আগুন দিয়ে সৃষ্টি হয়েছি, তাহলে আগুন যখন শ্রেষ্ঠ মাটির চাইতে, তাহলে এরপর কি রেজাল্ট, কি ফলাফল, যে আমি তাহলে আদম চাইতে শ্রেষ্ঠ। সুতরাং শ্রেষ্ঠ কি করে ওই ব্যক্তিকে সেজদা করতে পারে যে শ্রেষ্ঠ নয়, যে চাই যে তার চাইতে নিম্ন মানের, নিম্ন স্তরের। আউওয়ালুমান কাসা ইবলিস, তো এইরকম কেয়াস যদি কেউ করে যে কোরআন হাদিস বিরোধী কেয়াস, যেমন বহু মাসলা মাসাইলে ফেকার কিতাবগুলিতে রয়েছে মজহাববন্থীদের, সেগুলি হচ্ছে শয়তানি কেয়াস, ইবলিস কেয়াস, কেয়াস। এই জন্য মজহাবের সমস্ত কথা মেনে নেওয়া গুমরাহি, কারণ সেগুলি হচ্ছে মানুষের মত, মানুষের মতের মধ্যে যেগুলি ভুল আছে অবশ্যই ছেড়ে দেওয়া ফরজ, আর যেগুলি সহি কথা আল্লাহ রসুলের কথাই বলেছেন ইমাম আবু হানিফা শাফি মালিক আমার, সেগুলি অবশ্যই নেওয়া ফরজ, কারণ সেগুলি তাদের মন গড়া কথা নয়, আল্লাহ রসুলের কথা। বুঝতে পারছেন তো আশা করি? তাহলে তাদের কথা, আইম্মায়ে কেরামদের কথা, মজহাবের কথা, যেগুলি আল্লাহ এবং রসুলের কথার অনুকূলে, সেগুলি অবশ্যই নেওয়া জরুরি। আর যেগুলি কোরআন হাদিস বিরোধী, তাদের কিতাবাদিতে রয়েছে, তাদের কিতাব, তাদের তাদের নামে যে সব কিতাব লিখা হয়েছে, তাদের মজহাবের নামে যেসব কিতাবাদি লিখা হয়েছে, অনেকের কিতাবই নেই, আবু হানিফা রহমাতুল্লাহ যেমন নিজের লিখা কিতাবই নাই, কিন্তু তার নামে বহু কথাই লিখা হয়েছে, কোনটা যে তিনি বলেছেন আর কোনগুলি তিনি বলেননি বা স্বীকৃতি তিনি আল্লাহ পাকই ভালো জানে, কিন্তু তার নামে, তার মজহাবের নামে চালিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেগুলি ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়া ফরজ, যেগুলি শরীয়ত সম্মত নয়, কোরআন এবং হাদিস সম্মত নয়। চারটি বিষয় বললাম, কোরআন কারিম আর হাদিস, ইজমা আর কিয়াস, এই চারটি হচ্ছে শরীয়তের উৎস, এটুকু জানেন না। এরপরে পঞ্চম কোন উৎস নেই, উম্মতের উলামায়ে কেরামরা বলেননি আর পঞ্চম উৎস, বলেননি যে স্বপ্ন উৎস, কেউ যদি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে তার উপর আমল করলে সে নাজাত পাবে, দুনিয়ায় সুখী হবে, আখেরাতে সুখী হবে, আল্লাহ সন্তুষ্টি হাসিল করবে, এইরকম কথা আলেমরা কেউ বলেননি। কারণ মানুষের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হইতে পারে, আর শয়তানের পক্ষ থেকে হইতে পারে, আবার দিনে যেসব কথাবার্তা চিন্তা করে সেসব কথাই রাত্রে দেখতে পারে, তিন রকম স্বপ্ন দেখে থাকে। স্বপ্নের বিষয়ে বেশি বিস্তারিত আলোচনা করা যাবে না, তবে এতটুকু জেনে রাখা ভালো যে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হয় নিজে দেখে, অথবা আপনার জন্য অন্য কেউ দেখে, আর অনেক সময় শয়তান আপনাকে পেরেশান করার জন্য আপনার বাবা মারা গেছে, আপনার মা মরে গেছে, আপনি নিজেই মরে গেছেন, বুঝতে পারছেন, তারপরে আপনাকে সাপে কামড় দিতে আসছে, দংশন করতে আসছে, এসব দেখে ঘাবড়িয়ে যায় অনেকে, আর ঘাবড়ে গিয়ে পেরেশান হয়ে যায়, সারা দিন রাত পেরেশান থাকে, হয় না এরকম? তো শয়তানের পক্ষে অনেক সময় মমিন বান্দায় কষ্ট দেওয়ার জন্য এরকম স্বপ্ন দেখে থাকে। আবার স্বপ্ন খেয়ালি পোলাও হয়, খেয়ালি পোলাও মানে সারাদিন কোন মেয়ের খেয়াল করেছেন, বিয়ে শাদী করতে যাবেন, হ্যাঁ আমার গ্রামে একটা মেয়ে আছে কলেজে পড়ে, ওই মেয়েটার পিছনে সব সারাদিন ওই চিন্তা করতে আছে, রাত্রে ওই মেয়েটাকে দেখছেন, দেখবেন না, দেখবেন না, সারাদিন চিন্তা করে তো রাত্রে দেখবেন, বলছেন তাহলে আল্লাহর পক্ষ থেকে মেয়েটাকে যখন রাত্রে দেখছি, তাহলে আল্লাহর পক্ষ থেকে নাকি, না আল্লাহর পক্ষ থেকে না, সারাদিন ওই খেয়াল করেছেন সেই জন্য দেখছেন আপনি। দিনে যেসব নেশা করবেন বারবার করে, আপনি যেদিকে আপনার ধ্যান যাবে, মন যাবে, সেসব কথা রাত্রে আপনি ঘুমে দেখবেন, এটা হচ্ছে মানুষের স্বভাব, স্বপ্নে এরকম দেখা যায়। যে কোনো ধ্যান টাকা পয়সার জন্য যদি করেন তাই দেখবেন, কারোর সাথে লড়াই ঝগড়া করেছেন বা টেনশন আছেন, রাত্রে দেখবেন যে তার সাথে মারামারি চলছে, দেখেন এরকম অনেক সময় এরকম ঘটনা, একজন এরকম হয়েছে, টেনশন চলছিল, একই জায়গায় চাকরি করে টেনশন চলছিল, আর রাত্রে তাকে বিকট আকারে দেখে, আর দেখে তো এসে ভয় পেয়ে যায়, দিনে একটু টেনশন চলে, ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, আর রাত্রে তাকে দেখে এমন যে তাকে মারতে আসছে, দেখে আরো ঘাবড়িয়ে যায়। তো বলবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে নাকি, না সব আপনি রাত্রে দিনে খেয়াল করছেন, রাত্রে ওইসব দেখছেন। তো তিন রকম স্বপ্ন, তাহলে বোঝা গেল যে কোনটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, কোনটা শয়তানের, বলা যাবে না। সেই জন্য স্বপ্ন, স্বপ্নের ওপর নির্ভর করা যাবে না, আপনার দৈনন্দিন ক্ষেত্রেও নির্ভর করা যাবে না, আর শরীয়তের ক্ষেত্রে তো যাবেই না। শরীয়তের ক্ষেত্রে শুধুমাত্র আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওহী, আম্বিয়া কেরামগণের স্বপ্ন হচ্ছে ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তার স্বপ্ন আপনার স্বপ্ন মত না, তার স্বপ্ন ওহী, তিনি স্বপ্ন দেখলেন, আননি আজবাহুকা, বলছেন ছেলেকে যে আমি জবাই করছি, ইসমাইল তোমাকে জবাই করছে, ফানুজর মা আজা, তারা তোমার মত কি, যা আল্লাহর আদেশ হয়েছে আপনি করে ফেলুন। ছেলেও জানছে আব্বা যখন স্বপ্ন দেখছেন তাহলে আল্লাহর আদেশ হয়েছে, কিন্তু আপনি আমি কি সেই রকম না? আমাকে শয়তান বলতে পারে, আপনাকে শয়তান বলতে পারে। বাংলাদেশে এরকম করেছে নাকি গত বছর না তার আগে বছর একজন কে স্বপ্ন দেখেছে যে তার সে ইব্রাহিম আলাইহিস সালামের মত নাকি কুরবানি করছে, ছেলেকে দিয়েছে জবাই করে। হ্যাঁ কি নিজেই করে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার জন্য? বক্তৃতা শুনে সুবহানাল্লাহ। তো যাই হোক, এইরকম স্বপ্ন সম্পর্কে এরকম ভ্রান্ত ধারণা সুফিদের আছে, পীরপন্থীদের আছে, বিদাতপন্থীদের আছে, যে স্বপ্ন দেখলে করে ফেল। এই জন্য যতগুলি মাজার তৈরি হয় বেশিরভাগ মাজারের ক্ষেত্রে এইরকমই ধারণা কাজ করেছে, যে রাত্রে স্বপ্ন দেখেছে কেউ যে আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, অমুক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছে, আর সকালে উঠে দেখলে এটা তো ফলপ্রসূ ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, কবর একটু পাকা করে দিলে, চাদর টাদর চড়িয়ে দিলে কাজ হয়ে যায়, নজর নিয়াজ করতে থাকবে আর ভালো একটা ইনকাম সোর্স খুলে যাবে। এইভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানে বহু মাজার তৈরি হয়েছে স্বপ্নের উপর ভিত্তি করে। তো স্বপ্নের ধর্মের মধ্যে কবর পূজার ধর্মটি স্বপ্নের ধর্ম, শিরকি ধর্ম, আর তবলিগি ধর্ম যেটি সেটি স্বপ্নের ধর্ম। তবলিগি ধর্ম স্বপ্নের ধর্ম, কেমন করে স্বপ্নের ধর্ম তা আপনাদেরকে শোনাবো। তাদের দুটি কিতাব আপনাদের সামনে আছে, একটি হচ্ছে ফাজাইলে দুরুদ শরীফ, ফাজাইলে দুরুদ শরীফ, আর একটি হচ্ছে ফাজাইলে হজ, আর বাকিগুলি ফাজাইল আমলে নয়, ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, ফাজাইলে তবলিগ, হেকায়েতে সাহাবা, আর পাস্তিকা, ইলাজ, এসবগুলি যা আছে ওগুলি ইনশাআল্লাহ তাআলা অন্য সময় দেখানো হবে। কিন্তু এই দুটি কিতাব থেকে দেখাবো স্বপ্নের ধর্ম হচ্ছে তবলিগ জামাত, স্বপ্ন ধর্ম হচ্ছে তবলিগ জামাত, সেটি দীনে ইসলাম নয়, সেটি হচ্ছে স্বপ্নের ধর্ম। প্রথম কথা, প্রথম কথা, এই স্বপ্ন দিয়ে এই তবলিগ জামাত শুরু হচ্ছে, আর এই ঘটনা তারা কোনো কিতাবে লিখে না, তারা মুখে মুখে বর্ণনা করে। যারাই চিল্লা যায় তাদেরকে এই ঘটনা শোনানো হয় যে আপনার, আমরা এই তবলিগ কোত্থেকে পেয়েছি জানেন? এই তবলিগ সরাসরি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এই বয়ান করা হয় তাদের বয়ানগুলিতে, কেমন ভাবে দিয়েছেন? তারা বলে থাকে যে ইলিয়াস সাহেব মদিনা মুনাওয়ারে ছিলেন, মসজিদ নববীতে জাগ্রত অবস্থায়, আবার কেউ কেউ বয়ান করে জাগ্রত অবস্থায়, আর কেউ বলে যে তিনি নিদ্রার অবস্থায় ছিলেন, স্বপ্ন যোগে পেয়েছেন, আর কেউ বলে জাগ্রত অবস্থায়। কারণ এই সুফিদের নিকটে, বিদাতপন্থীদের নিকটে নবী নাকি শুধু নিদ্রাই নয়, স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় এসে তাদের সাথে কথাবার্তা বলেন, এইরকম ধারণাও তাদের আছে। এই জন্য তাদের দুইটি বর্ণনা আছে, কেউ বলে জাগ্রত অবস্থায় আল্লাহ নবী এসে সাক্ষাৎ করেন, আল্লাহ নবীর সাথে মোলাকাত হয়ে যায়, আর কেউ কেউ বলে যেন স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন ইলিয়াস সাহেব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চলে এসে ইলিয়াস সাহেবের কাছে মসজিদে নববীতে এসে বলছেন, ইলিয়াস তুমি এখানে কেন ঘুমাও, তুমি এত গাফিলতিতে আছো, আর ভারতের অবস্থা কি হচ্ছে? হিন্দুরা বিস্তার লাভ করলো, আর যারা মুসলিম আছে তারাও মুরতাদ হয়ে যাচ্ছে, আর সব বেনামাজি হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, দিন নেই, ধর্ম নেই, পর্দা নেই, কিচ্ছু নেই, কি করছে এখানে বসে বসে? যাও তুমি, আমার আদেশ, আমার আদেশে তুমি যাও ওই ভারতে, আর বিশেষ করে ভারতের ওই গ্রামের নাম নিয়ে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গ্রাম থেকে সারা পৃথিবীর প্রথম তবলিগ আজকে থেকে 60-65 বছর আগে শুরু হয়, সেই গ্রামের নাম হচ্ছে মেওয়াত, গ্রামের নাম হচ্ছে মেওয়াত, তাদের কিতাবাদের ভূমিকাতে পাবেন। মেওয়াত এই গ্রামটি হচ্ছে হরিয়ানার একটি গ্রাম, যেখান থেকে প্রথম ইলিয়াস সাহেব তবলিগ শুরু করেন, এই তবলিগ জামাতের চিল্লা প্রথম ওইখান থেকে শুরু হয়। যা ওই মেওয়াতে হয়েছিল কিছু লোক, রহস্যের কথা, কিছু লোক এই মজহাব পন্থী, তার হানাফি ছিল, সেখান থেকে কোরআন হাদিসের অনুসারী হয়ে গেছিল, আহলে হাদিস হয়ে গেছিল, যার ফলে তাদের মাথার ব্যথা। এই জন্য বলা হচ্ছে তবলিগ জামাত ইসলামের তবলিগ নয়, দুইটি জিনিসের তবলিগ, এক হচ্ছে মজহাবের তবলিগ যে মুসলিমকে হানাফি বানাইতে হবে, আর দ্বিতীয় হচ্ছে সুফিবাদের তবলিগ যে তাদেরকে সুফি বানাইতে হবে, অর্থাৎ নকশবন্দি, চিস্তি, কাদেরী, সাহারওয়ার্দি এসব বানাইতে হবে, যে এসব সিলসিলা তরিকতে জোড়াতে হবে, তরিকতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। মাথা খারাপ হয়ে গেল যে আরে বাপরে, তো মজহাব থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে তো এইভাবে যদি এইরকম মন মানসিকতা মানুষের তৈরি হয়ে যায় যে কোরআন হাদিস আল্লাহ রসুলের কথা মানবো, তাহলে তো ঠেকানো যাবে না। কারণ এ এমন একটা কি আকর্ষণ, আল্লাহ এবং রসুলের আকর্ষণ, কেউ যদি জেনে যায় যে সরাসরি আল্লাহ রসুলের অনুসরণ করে কেন ভায়া ধরব, এই যুক্তি যদি বুঝায় তাহলে আর ঠেকাতে পারবে না কোন শক্তি তাদের। তখন এই স্বপ্নের মিথ্যা কথা তারা রচনা করে চলে গেল ভারতে, মেওয়াত থেকে তারা তবলিগের সিলসিলা শুরু করল। আর সারা পৃথিবীতে এই তবলিগ ছড়িয়ে পড়ল, কারণ তবলিগি কোর্স খুব শর্ট কোর্স, সারা জীবন ধরে হারাম খান, সুদ খান, ঘুষ খান আর জুলম অত্যাচার করেন, সব করার পরে শেষ জীবনে বুড়ো হওয়ার পরে যদি দু চারটা চিল্লা চলে যান তো কদমে কদমে কোটি কোটি নেকি, আর যার ফলে খুব শর্ট পথে জান্নাত। বুঝতে পেরেছেন? এই বয়ান যেহেতু ঘোষণানো হয়, সুতরাং যাবে না কেন? বড় বড় অফিসাররা, বড় বড় সুদখোররা, বড় বড় যারা হারাম টারাম খেয়েছে তারা তাড়াতাড়ি করে গিয়ে জড়িয়ে পড়ে সেই মজাবে, সেই ধর্মে। তো এই স্বপ্নের ধর্মের শুরু হচ্ছে স্বপ্ন। ইলিয়াস সাহেব স্বপ্ন দেখলেন যে যাও ইলিয়াস, এখানে আর বসে থেকো না, মদিনা বসে থেকে ইবাদত বন্ধই করলে হবে না, যাও ভারতে গিয়ে তবলিগ শুরু করো। আর তবলিগ কেমন করে করতে হবে? 40 দিনের জন্য বেরিতে হবে, 3 দিনে বেরিতে হবে, আরো আরো কিসে বেরাই, হ্যাঁ 7 দিনে বেরিতে হবে, আর 10 দিনে, আর 4 মাসে, জি হ্যাঁ জীবন চিল্লা, জি এসব চিল্লার একটা বই এসছে তাদের, হয়তো কোন সময় সেই বইটা নিয়ে এসে আবার শোনানো হবে। তাদের পুরো তরিকা বর্ণনা করা হয়েছে 6 ওসুল বর্ণনা করার পরে, তো আজকে আর সেদিকে যাচ্ছি না। এই তবলিগি চিল্লার শিক্ষা তাহলে তারা হাসিল করলো কোন ধর্ম থেকে? ইসলামের যে 4টি উৎস সেখান থেকে নয়, কোরআন থেকেও নয়, হাদিস থেকেও নয়, ইজমা থেকেও নয়, আর কেয়াস থেকেও নয়, কোথেকে? স্বপ্ন থেকে। বুঝতে পারলেন? জি। এখন আসেন দ্বিতীয় স্বপ্ন শোনায় আপনাদেরকে। দ্বিতীয় স্বপ্ন শোনায় আপনাদেরকে ফাজাইল দুরুদ থেকে। বলছেন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক, মানে নবী সাল্লামের পক্ষ থেকে, হযরত জামি রহমতুল্লাহ আলাইকে মদিনায় যাইতে নিষেধ করার কিচ্ছা। হযরত জামি যে পারস্য দেশের এক বিদাতি ছিল, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মদিনা আসবে না তুমি, মক্কা এসে হজ করতে, মদিনা আসবে না তুমি, মদিনা আসবে না তুমি, সরাসরি নবী সাল্লাম নিষেধ করছেন। কিভাবে? স্বপ্ন যোগে। আমিরকে মদিনা, মক্কার গভর্নরকে স্বপ্ন দেখিয়ে, মক্কার গভর্নরকে, আমিরকে স্বপ্ন দেখিয়ে স্বপ্নের ধর্ম, আর তার প্রতি আমলও করছে সে আমির। বলছে এই ফাজাইল কিতাব সমূহ লিখিবার জামানায়, তারপরে তিনি যে শিরকি কবিতাগুলি লিখেছেন, এই এর লেখক সম্পর্কে বলে দিই, ফাজাইল আমলের লেখক কে? জাকারিয়া সাহেব। এই জাকারিয়া সাহেব ইলিয়াস সাহেবের খাস শিষ্য, সাগির মুরিদ। তো জাকারিয়া সাহেব এই খেদমত করেছেন যে ইলিয়াস সাহেব যে জামাতকে তৈরি করে গেলেন, তবলিগ জামাত প্রবর্তন করে গেলেন, তৈরি করে গেলেন, সেই জামাতের কিছু কোর্স হওয়া উচিত। সেই কোর্স সিলেবাস তৈরি করে দিয়ে, সেই সিলেবাসে আকিদাও নেই আর মাসলা মাসাইল আহকামও নেই, সেই সিলেবাসে আছে শুধু ফজিলত আর ফজিলত, কি করলে কত নেকি পাবেন ব্যাস। সেটা কিছু কোরআনের আয়াত আছে, কিছু সহি হাদিস আছে, কিছু জাল হাদিস, জয়ীফ হাদিস আছে, কিছু জাল মিথ্যা হাদিস আছে, আর কিছু কিসা কাহিনী স্বপ্ন আছে, আর বহু শিরকিয়া শিরক বিদাত আছে, এই সবগুলি মিলে হচ্ছে ফাজাইল আমল। আর বলতে হবে কি? ফাজাইল আমলের খোলাসা বললাম যে কোরআনের আয়াতও আছে, সহি হাদিসও আছে, জয়ীফ হাদিসও আছে, জাল হাদিসও আছে, কিসা কাহিনীও আছে, স্বপ্নও আছে, আর শিরক বিদাতও আছে। আর ইনশাআল্লাহ তাআলা সবগুলি দেখতে পাবেন এই ফাজাইল আমলে। তো যখন ফাজাইল আমলের ফাজাইলে দুরুদ লিখার ইচ্ছা করলেন জাকারিয়া সাহেব, তখন খুব বেশি স্বপ্ন দেখতে লাগলেন। এমনি তো স্বপ্ন দেখেন, কিন্তু খুব বেশি স্বপ্ন দেখতে লাগলেন। আর বারবার নবী সাল্লাল্লাহু সাল্লাম যখনই স্বপ্ন যোগে সাক্ষাৎ করছেন, তখনই বলছেন যে হে জাকারিয়া, যখনই ফাজাইলে দুরুদ লিখবে অবশ্যই কবিতা লিখবে। আল্লাহ নবী যে কত কবিতা ভালোবাসতেন, কত যে কবিতা ভালোবাসতেন, কোরআন হাদিস চাইতো নাকি ভালোবাসতেন, আল্লাহ পাক ভালো জানে বিদাতীদের কথা। যে হে ইলিয়াস, হে জাকারিয়া, যখনই তুমি ফাজাইলে দুরুদ লিখবে কি লিখবে? অবশ্যই কবিতা লিখবে। অথচ কবিতা সম্পর্কে আর কবিদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন শুনবেন, একটু শোনাই দি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার শেষ দিকে, শেষ আয়াত, তিন চারটি আয়াত শেষ দিকে আল্লাহ বলছেন, ওয়াশুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন, কবিগণ বা কবিরা যারা কাব্য রচনাকারী, ইয়াত্তাবিউহুমুল গাউন, তাদের অনুসরণ করে পথভ্রষ্টরা, মানে তারা কত পথভ্রষ্ট যে তাদের অনুসারীরা পথভ্রষ্ট। বুঝতে পারলেন? কবিরা কি করে, তাদের অনুসরণকারীরা হচ্ছে আল গাউন, পথভ্রষ্ট গুমরাহ। আল্লাহ বলছেন কেন জানো, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, তুমি কি কোনোদিন দেখনি কোন কবিকে যে কবি রাস্তা রাস্তায় আর মাঠে মাঠে আর বিভিন্ন উপত্যকায় পাহাড় পর্বতে আর নদীর কিনারা কিনারায় পাগলের মতো ঘুরে বেড়ায়? নদীর একটা দৃশ্য দেখলো আর এই পানি বয়ে যাচ্ছে খলখল করে, একটা কবিতা রচনা করে দিল। পাহাড়ের একটা দৃশ্য দেখলো, পর্বতের একটা দৃশ্য দেখলো, বৃষ্টির একটা দৃশ্য দেখলো, মুসলধার বৃষ্টির কাব্য রচনা করে দিল। হ্যাঁ, আমাদের ছোট নদী আঁকে বাঁকে চলে আছে না? হ্যাঁ, তো এইরকম হচ্ছে কবিরা। আল্লাহ বলছেন আলাম তার আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, দেখলো একটি সুন্দরী যুবতীকে, দেখলো, দেখার পরে এত ভালো লাগলো, তার মাথার পা চুল থেকে পা পর্যন্ত কোনখান কি তিলকে তাল করে সাজিয়ে দিল কবিতায়। এগুলি করে না কবিরা? তাই করে। গানে কি পান? গানে তো এগুলি পান। হ্যাঁ, যে ওর চুল কত সুন্দর, তার মাথা কত সুন্দর, তার নাকটা কত সুন্দর, তার পাগুলি কত সুন্দর, এগুলি তো থাকে গানে। আল্লাহ বলছেন যে প্রত্যেক উপত্যকা আলাম তার আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন, প্রত্যেক উপত্যকা মাঠে মাঠে ইয়াহিমুন, পাগলের মতো ঘুরে বেড়ায়। আর কি করে তারা? ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, আর কবিরা এমন এমন ভালো কথাও বলে কিন্তু ভালো আমল করে না তারা। তারা কথা বলে একরকম আর করে আর এক রকম, হয় লম্পট তারা কিন্তু অনেক সময় ভালো ভালো কথাও বলে। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলছে তবে অল্প কিছু লোক আছে যারা ইমানদার, এরকম শিরকলা নাই, এরকম শিরকলা নাই, ইমানদার। সাহাবায়ে কেরামদের মধ্যে দুই একজন সাহেব হাসান বিন সাবিত ছিলেন, যেমন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতার দ্বারা ইসলামের জিহাদ করতেন, তিনি কাফেরদের উপর আঘাত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসান বিন সাবিত, এই কাফেররা আমার কুৎসাগায়, আমার পরিবারের কুৎসাগায়, মুসলিম নারীদের কুৎসাগায়, তুমি এদের জবাব দাও। জি, জবাব দিতেন ইসলামের পক্ষ থেকে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং তারা সৎ কর্মশীল, বেনামাজি কবি নয়, মুশরিক কবর পূজারী মাজারপন্থী পীরপন্থী কবি নয়, ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহ কাসির, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, রসুলকে স্মরণ করে না, শিরক করে না। আর এখানে আছে রসুল তারাহামিয়া নবী আল্লাহ তারাহাম জামাহজুরি বারাউন, হে আল্লাহর নবী আপনি মেহরবানি পূর্বক একটু দয়া ও রহমের দৃষ্টি নিক্ষেপ করুন। কার কাছে চাইছে রহমত? রসুলের কাছে। তাহলে এরা হলো ইল্লাল্লাযিনা আমানু, না আশরাকু, ওয়া আমিলুস সালিহাত, না সাইয়্যাত, ওয়া যাকারুল্লাহ, আল্লাহর জিকির করলো, না যাকারুন নবী। দেখলেন আল্লাহ বলছেন ওই রকম কবিদের কথা, যারা ইসলামিক কবি, মুসলিম কবি, যারা ইসলামের খেদমত করেছে, জিহাদ করেছে, যাকারুল্লাহ কাসীরা, আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করেছে। ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, তাদের উপর জুলম অত্যাচার হওয়ার পরে তারা প্রতিশোধ নিয়েছে ইসলামের কাব্য রচনা করে, তারা কবিতার দ্বারা তারা প্রতিশোধ নিয়েছে কাফেরদের কাছ থেকে। জি, তো দেখেন স্বপ্নের ধর্মের কথা, দেখেন কি স্বপ্ন দেখছেন জাকারিয়া সাহেব। বলছেন যে এই ফাজাইলের কিতাব সমূহ লিখিবার জামানায় এই অধম স্বয়ং অথবা কোন সময় অন্য বন্ধুদের কিছু কিছু স্বপ্ন, একবার স্বপ্ন না, নিজেও এবং অন্যান্য বন্ধু বান্ধবরা স্বপ্ন দেখছেন এবং সুসংবাদ হাসিল হইয়াছে। সুসংবাদ হাসিল হয়েছে মানে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ হাসিল হয়েছে। কেমন করে জানলেন যে সুসংবাদ? কারণ স্বপ্ন তিন প্রকার হতে পারে। আপনি সারাদিন খেয়াল করছেন কি লিখবো কি লিখবো কি লিখবো, তখন আসে শয়তান, আসছে, আসার পরে বলছে যে কিস্তা লিখো, না ওই লিখো, কাসিদা লিখো, কবিতা লিখো, আর কবিতা কোনটি? ওই জামি সাহেবের সিরকি কবিতা। শয়তান এসে, ইবলিশ শয়তান হয়তো আপনাকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে, শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে। ইবলিশ শয়তান তাদেরকে এমন খেলা করেছে যে এত বড় বড় আলেম হওয়া সত্ত্বেও তাদেরকে শিরকে ডুবিয়ে দিয়েছে। বহুদিনের খেদমতের সাথে সাথে তাদেরকে শিরকে ডুবিয়ে দিয়ে একবার জাহান্নামের রাস্তায় নিয়ে চলে গেছে। বড় আফসোসের কথা, তাদের খেদমত অবশ্যই কিছু আছে, কিন্তু শিরক দিয়ে সমস্ত খেদমতকে ধ্বংস করে দিয়েছে ইবলিশ শয়তান। বলছেন যে কিছু স্বপ্ন এবং সুসংবাদ হাসিল হইয়াছে। এই ফাজাইলে দুরুদ বই লিখিবার সময় এক রাতে আমাকে স্বপ্নের মধ্যে আদেশ করা হইল। দেখলেন স্বপ্নে আদেশ সাহেবের কাছে, কোরআন এবং হাদিসের আদেশ এদের জন্য যথেষ্ট নয়, স্বপ্নে আদেশ হইল যে এই বইয়ের মধ্যে অবশ্যই কাসিদা অর্থাৎ প্রশংসা সম্বলিত কবিতা লিখিও, কিন্তু কোন কাসিদা লিখবো তাহা বলা হয় নাই, তবে এই অধমের দেমাগে স্বপ্নের মধ্যে অথবা দুই স্বপ্নের মধ্যভাগে জাগ্রত অবস্থায় এই ধারণা আসিল, নিজে খেয়াল করতে লাগলেন, স্বপ্নে খেয়াল করতে লাগলেন অথবা স্বপ্ন থেকে জেগে দুই স্বপ্নের মাঝখানে, মানে দুইবার স্বপ্ন দেখছে মধ্যখানে খেয়াল করছে যে হতে পারে সেই কাসিদাই হতে পারে। এই ধারণা আসিল যে ইশারা ওই কাসিদার দিকে যাহা হযরত মাওলানা জামি রহমতুল্লাহ ইউসুফ জুলেখা নামক কিতাবে শুরুতে লিখিয়াছেন। এই অধমের বয়স যখন 10-11 বছর তখন গঙ্গোহ নামক গ্রামে আমার পিতার নিকট ওই কিতাবখানি পড়িয়েছিলাম। তখন আব্বাজান হযরত জামি সম্পর্কে মুখে মুখে আমাকে কিস্সা শুনাইয়েছিলেন। সেই কিস্সার কারণে স্বপ্নের পর আমার খেয়াল তাহার কাসিদার দিকে ঝুঁকিয়া যায়। কিস্সা হইল এই যে, যাই হোক, কিস্সা শুনাইলে আর স্বপ্নের ধর্মের সম্পর্কে আর কিছু স্বপ্ন শোনাবার সময় হয়তো হবে না, সেজন্য লম্বা কিস্সা। তবে এই কিস্সাতে আর একটা স্বপ্ন আছে, সেজন্য একটু শুনিয়ে দেওয়া দরকার। এক স্বপ্ন তো হইল যে কি লিখিও, কবিতা লিখিও, হয়ে গেল, জাকারিয়া সাহেব স্বপ্ন দেখলেন। দেখেন আগে বলেছি যে নবীদের স্বপ্ন হচ্ছে ওহি, আর বাকি যতই বড় আলেমে স্বপ্ন দেখুক না কেন, আলেমকে নিয়ে শয়তান খেলা করতে পারে, আলেমকে নিয়ে শয়তান খেলা করতে পারে। মাঝে মাঝে শয়তান মনে হচ্ছে যে চেপে ধরতে আসে, কিন্তু সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন বুখারী শরীফ মুসলিম শরীফের রিওয়ায়াতে রয়েছে যে আর রুইয়া মিনাল্লাহ, এক ধরনের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। যদি ভালো স্বপ্ন লাগে আর ভালো হয় ঠিক আছে, তাহলে তো ভয় লাগে না আপনাকে। ওয়াল ফুল মুমিনা শয়তান, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। ফায়দা রা আহাদুকুম মা ইয়াকরাহ, যদি এমন কিছু দেখে যা অপ্রীতিকর, কষ্টকর লাগে, ভয় লাগে হয়তো, অথবা জানি না কি হবে এইরকম আশঙ্কা হচ্ছে, অথবা জানি না কি দেখলাম এরকম কেন, অনেক সময় এরকম হয়, হয়তো সাথে সাথে ভয় লাগছে অথবা পরে আশঙ্কা করছে যে জানি না এরকম স্বপ্ন দেখলাম কি যে হয় আল্লাহ পাক জানে, অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম মনে হচ্ছে, জানি না আল্লাহ, তারপরে গাড়ি চালাইতে ভয় লাগে, এরকম হইতে পারে। পরে তো কি করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালিয়া তাআউয়াজ বিল্লাহি মিনাশ শয়তান, শয়তান থেকে আল্লাহর কাছে কি চেয়ে নাও, আশ্রয় চেয়ে নাও, পানা চেয়ে নাও, তিনবার করে সালাসান। আর বাম দিকে কি করো, ওয়ালিয়াফুল আলা ইয়াসারিহি বা ওয়ালিয়ানফুস আলা ইয়াসারিহি, বাম দিকে থুতু ফেলো, তিনবার করে বাম দিকে থুতু ফেলো। কি বলতে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানি আন ইয়াহদুরুন, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করলেন শয়তানের অনিষ্ট থেকে, বিভিন্ন রকমের যে অনিষ্ট রয়েছে শয়তানের সে থেকে, দিয়ে তারপরে থুথু করে বাম দিকে তিনবার থুথু ফেলে দেন, তারপরে আপনি কাঁথিয়ে যান ডান দিকে, তারপরে কখনো সেই রাত্রে আপনাকে খারাপ স্বপ্ন দেখাতে পারবে না। আর আমি বাস্তবে দেখেছি যত ভয়ঙ্কর স্বপ্ন হবে সাথে সাথে আপনি এই দুয়া পড়ে বাম দিকে থুতু ফেলে দেন, এত লাঞ্ছিত অপদস্থ শয়তান মারদুদ হয় যে আর আপনার কাছে আসতে পারবে না। নবী করিম এই তরিকা শিখেছেন। আর এই কাসিদার স্বপ্ন দেখলেন সেই কাসিদাতে শিরকে ভরা, আর কেমন করে এত বড় জাকারিয়া সাহেব, যাকে শাইখুল হাদিস বলা হচ্ছে ভারত উপমহাদেশের, তিনি এই শিরকি কাসিদা লিখে দিলেন। কিস্সাতেও আর একটি স্বপ্ন আছে, কিস্সাতে কি স্বপ্ন আছে, হযরত জামি রহমতুল্লাহ এই কাসিদা লিখার পর একবার হজে রওনা হইয়া গেছে, এই কাসিদা শিরকি কাসিদা, তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, আল্লাহ নবী দয়া করুন দয়া করুন, এই কাসিদা নিয়ে তাহার ইচ্ছা ছিল মদিনায় মুনাওয়ারা পৌঁছিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই কাসিদা পাঠ করবে, আল্লাহ রসুলকে শোনাবে, ইয়া রাসূলুল্লাহ তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, নবীর কাছে দরখাস্ত করবে, আর নবী এত খুশি যে না একে আসতে দিন, এই জন্য না যে শিরিক করতে আসছে, এই জন্য যে আল্লাহর নবী এত খুশি হবেন, আল্লাহর নবী এত খুশি হবেন, আর আল্লাহ এত খুশি হবেন, আল্লাহ খুশি রসুলও খুশি, যে হাত বেরিয়ে চলে আসবে কবর থেকে, হাত বেরিয়ে চলে আসবে, আর লোকেরা এসে ফিতনায় পড়ে যাবে, হাজার হাজার লোক ভিড় ভাড় করবে চুমো দেওয়ার জন্য, ইচ্ছায় আছে। হজ আদায় করার পর তিনি যখন মদিনা শরীফ জিয়ারতের ইরাদা করিলেন, তখন মক্কা শরীফের আমির হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন। এখানে একটি কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ব্যক্তি স্বপ্ন দেখলো, আল্লাহ নবী বলেছেন সেই ব্যক্তি নবীকেই দেখলো, কিন্তু তার যেই রকম চেহারা আকার আকৃতি শরীরের অবয়ব ছিল, দেহ গঠন ছিল, সেই রকম আকারেই দেখতে হবে। আর এই ক্ষেত্রে 100% ইয়াকিনের সাথে সাহাবী ছাড়া অন্য কেউ বলতে পারবেন না, পারবে? সাহাবী যারা দিনে দেখছেন আল্লাহর নবীকে, রাত্রে যদি স্বপ্ন দেখেন তাহলে ইয়াকিনের সাথে বলবেন একেবারে আল্লাহর নবীকে দেখলাম, ঠিক কিনা? যেমন আপনি যদি আপনার বন্ধুকে বা আপনার আব্বাকে দেখেন, আর আপনারা হুবহু আপনার আব্বার মতো, তাহলে আপনি একইনের সাথে বলতে পারবেন যে আজকে রাতে আমি আমার আব্বাকে বা আম্মাকে স্বপ্নে দেখেছি। কিন্তু আপনার আব্বা কেউ বলছে এটি আপনার আব্বা কিন্তু একেবারে কালো আফ্রিকান, অথচ আপনি একজন বাংলাদেশি এশিয়ার মানুষ কালো আফ্রিকানকে দেখছেন আর বলছে এই তোমার বাবা, এই তোমার বাবা, মানবেন ঠিক কিনা? সাহাবিরা একথা বলতে পারবেন যে আমি আল্লাহর নবীকে দেখলাম না কাকে দেখলাম, আল্লাহর নবীর আকার আকৃতি দেখেছি, সুতরাং আল্লাহর নবীকে অবশ্যই দেখেছি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু বি, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, আমার রূপ ধারণ করতে পারে না। কিন্তু শয়তান এই দাবি কি করতে পারে না, আফ্রিকান কালো হয়ে এসে বা ইউরোপিয়ান আমেরিকান সাদা হয়ে এসে দাবি করবে যে আনা মুহাম্মদ, কথা দাবি করতে পারে না। আচ্ছা কেউ যদি স্বপ্নে এরকম দেখে যে একেবারে ইউরোপিয়ান পাকা পাকা চুল, ইউরোপিয়ান যে চুল, আমাদের চুল কালো, তাদের চুল তো বুঝতেই পারছেন পাকা চুলের মতো, ইউরোপিয়ান চুলে যদি আল্লাহর নবীকে আর দাঁড়িয়ে যদি ইউরোপিয়ান দাঁড়িয়ে দেখে মানে কালো নয়, তাহলে কি সে বিশ্বাস করবে যে স্বপ্নে দেখেছে আল্লাহর নবীকে? না, তাহলে শয়তান তাকে নিয়ে খেলা করেছে, শয়তান তাকে নিয়ে খেলা করেছে, শয়তান এসে বলছে মিছামিছি যে আমি আল্লাহর নবী। শয়তান কি মিথ্যা কথা এরকম বলতে পারে না? নবীর রূপ ধারণ করতে পারে না কিন্তু মিথ্যা কথা বলতে পারে অন্য আকারে এসে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এরকম বহু মুসাইলামা কাজ্জাব, তারা যদি জীবন্ত অবস্থায় আল্লাহর নবীর যুগে মুসাইলামা কাজ্জাব নবী হওয়ার দাবি করতে পারে জাগ্রত জীবন্ত অবস্থায়, তাহলে কেউ স্বপ্নে শয়তান এসে দাবি করতে পারে না যে আমি মুহাম্মদ আনা রসুল্লাহ, আমাকে বলো জানতা রসুল্লাহ, বলতে পারে অবশ্যই। তাহলে জাকারিয়া সাহেব কেমন করে জানলেন বা আমির সাহেব কেমন করে জানে আল্লাহ রসুলের জিয়ারত হল, মিথ্যাও তো হইতে পারে। এই জন্য আলেমরা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের পুরো গঠন সম্পর্কে যার পুরো জ্ঞান নেই সেই ব্যক্তির দাবি করা ঠিক নয় যে আমি আল্লাহ নবীকে দেখেছি। সামান্য পার্থক্যের সাথে ধরেন দাড়ি কাটা লোক, একটা লোক দাড়ি আছে কিন্তু দাড়ি কাটা, দাড়ি কাটা লোকের বলছে আমি মোহাম্মদ তোমার কাছে এসেছি তোমাকে ভালো উপদেশ দিতে, আপনি বলছেন না আল্লাহ রসুলকে দেখেছি আমি, কখনো না, মিথ্যা কথা, শয়তানকে দেখেছিলাম, কারণ আল্লাহর রাসূল দাড়ি কাটা ছিল না, দাড়ি ছোট করা ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল বড় চুল। কেউ যদি মাথা নেড়া অবস্থায় দেখে, মাথা মুন্ডন অবস্থায় দেখে বলছে আনা রাসূলুল্লাহ আমি মুহাম্মদ তোমার সাথে জিয়ারতে এসেছি, তাহলে কি বিশ্বাস করবেন না, বলবেন যে শয়তান, শয়তান? তাহলে কেমন করে আপনি জানলেন যে আল্লাহর নবী? এইরকম সুন্দর লোক, সুন্দর লোক মেলা লোক সুন্দর ছিল, হাসান হোসেন সুন্দর ছিল, হ্যাঁ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখতে আল্লাহ রাসূলের কাছাকাছি ছিলেন, মুসাব বিন উমাইর এক সাহাবী ওহদে শহীদ হয়েছিলেন, তার শহীদ হয়ে অনেকে মনে করে আল্লাহ নবী শহীদ হয়ে গেছে, মানে চেহারা একেবারে কাছাকাছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল দেখতে, হাদিস আছে না? তাহলে কেমন করে আপনি স্বপ্নে দেখবেন একজন আপনি আল্লাহ নবী সাহাবি নন, সচোখে দেখেন আর বলবেন আল্লাহ নবীকে দেখেছি? তাহলে জাকারি সাহেবকে নিয়ে এইরকম শয়তানের খেলা করেছে, আর এই আমির সাহেবকে নিয়েও শয়তানের খেলা করেছে। দেখেন কি করছে। তারপরে হুজুর সাল্লাম তাহাকে এরশাদ করিতেছেন যে জামিকে মদিনায় আসিতে নিষেধ করো, মক্কার আমির তাহাকে নিষেধ করিয়া দিল, কিন্তু তাহার মধ্যে শোক ও মহব্বতের জজবা এত প্রবল ছিল যে তিনি গোপন গোপনে মদিনা রওনা হইয়া গেলেন। আমিরে মক্কা দ্বিতীয়বার স্বপ্নে দেখিলেন যে হুজুর সাল্লাম এরশাদ করিতেছেন সে আসিতেছে, তাহাকে আসিতে দিও না, ধরো রাস্তায় বেরিয়ে গেছে। আমিরে মক্কা তাহার পিছনে লোকজন দৌড়াইল এবং তাহাকে ধরিয়া আনিল ও জোর পূর্বক তাহাকে জেলখানায় বন্দি করিয়া দিল। ইহার পরে আমিরে মক্কা তৃতীয়বার হুজুরকে স্বপ্নে দেখিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতেছেন যে আমি কোনো অপরাধী নয়, সে কিছু কবিতা লিখিয়াছে, তাহার ইচ্ছা ছিল যে ওইগুলি আমার রওজার পাশে আসিয়া পাঠ করিবে, যদি সে ইহা করে তবে কবর হইতে মুসাফার জন্য আমার হাত বাহির হইবে, যার দ্বারা ফিতনা হওয়ার সম্ভাবনা রইয়াছে। কথা বুঝতে পারলেন? আল্লাহ নবী জানছেন যে হাত বের হবে আমার, মায়েশার জন্য কখনো হাত বেরোলো না, হাই আফসোস, আল্লাহ নবীর পেয়ারা বিবি তার জন্য হাত বেরোলো না, আবুবকর সিদ্দিক সবচেয়ে প্রিয় ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবুবকর সিদ্দিক মায়েশার বাবা তার জন্য হাত বেরোলো না, হাসান হোসেনের জন্য এত প্রিয় নাতি তার জন্য হাত বেরোলো না, কোন সমস্যার সমাধানের জন্য ইশারা ইঙ্গিত আসলো না, এত ঝামেলা হলো, উসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য সালাম মুসাবার জন্য কখনো হাত বেরিয়ে এলো না, মজলুম হয়ে শাহাদাত বরণ করলেন মদিনায়, কোনো পরামর্শ আসলো না, আর এদের জন্য হাত বেরিয়ে আসবে যেহেতু শিরক করতে এসেছে, শিরিক করতে এসে যেন হাত বেরিয়ে আসবে। ইহার পর আমিরে মক্কা তাহাকে জেল হইতে বাহির করিয়া বহুত ইজ্জত ও সম্মান প্রদর্শন করিলেন। এই কিসা আমার শোনা এবং স্মরণ থাকার মধ্যে কোন সন্দেহ নেই, তবে বর্তমানে আমার দৃষ্টিশক্তি দুর্বল আর অসুস্থতার জন্য কোন কিতাবে দেখিয়া হাওয়ালা দেবার কোন কিতাবে দেখিয়া হাওয়ালা দেবার সামর্থ্য নেই। হ্যাঁ, পাঠকদের মধ্যে যদি কেউ কোন কিতাবে এই ঘটনা পাইয়া থাকেন, তবে আমার জীবিত অবস্থায় আমাকে নিশ্চয় জানাবেন, আর আমার মৃত্যুর পর হইলে কিতাবে টিকাই লিখিয়া দেবে। কিতাবে থাকলেই হইল, আমাদের দেশের ধর্ম কেমন, জাকারি সাহেবের ধর্ম এরকমই, কোন কিতাব আছে লিখে দেবেন, হাদিসে থাক আর নাই থাক, আর কোরআনে থাক আর নাই থাক, কোন কিতাবে থাকলে টিকে দিয়ে দিবেন। তাহলে দেখলেন স্বপ্ন, স্বপ্নের ধর্ম, স্বপ্নের মাধ্যমে সবকিছু হচ্ছে। জি আচ্ছা, কবিতার কিছু অংশ শুনিয়েছি, আরেকটা লাইন শোনাই না। আখের রহমতুল্লিল আলামিনি আজ মাহরুমানে চেরা গাফিল নাসিনি, বহুগুলি শির করেছে, তার মধ্যে এই আরেকটা শিরকি লাইনের তর্জমা করি। আপনি নিঃসন্দেহে সারা বিশ্ব ভুবনের জন্য রহমত স্বরূপ, কাজেই আমাদের মতো দুর্ভাগা হইতে আপনি কি করিয়া গাফেল থাকিতে পারেন। কাকে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে চেরা গাফেল নাসিনি, আপনি কি করিয়া গাফেল থাকিতে পারেন। হে আল্লাহর নবী, আপনি কেমন আমাদের থেকে গাফেল থাকবেন, আমরা দুর্গত অবস্থায়, আমরা মজলুম, আমরা অভাবে, আর আপনি গাফিল হয়ে থাকবেন, আপনি দয়ার দৃষ্টিপাত করুন। দেখছেন নবীর কাছে কেমন ভাবে চাইছে, অথচ আল্লাহ গাফেল, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, আল্লাহ গাফেল নন, বাকি সব গাফেল। অমায়াশরুন আইয়ান আইয়ুবাসুন, কোন দিনে উঠানো হবে কিয়ামতের মাঠের জন্য তাও কেউ জানে না, আল্লাহ বলছে। এইভাবে বহু শিরকি কথাই রয়েছে, আজকে শিরকের বিষয় নিয়ে আলোচনা করব না, শিরকের বিষয় নিয়ে অন্যদিন আলোচনা করব। আজকে স্বপ্নের ধর্ম প্রমাণ করি যে তাবলীগ জামাত হচ্ছে স্বপ্নের ধর্ম, তাবলীগ জামাত হচ্ছে স্বপ্নের ধর্ম, এটা দেখেন এবং বিশ্বাস করেন তাদের কিতাব থেকে, অন্যদের কথা না, কারণ অন্যরা বললে হয়তো সন্দেহ করতে পারেন যে কি জানি বাড়াবাড়ি করেছে। ফাজাইল হজ, এই ফাজাইল হজের পৃষ্ঠ নম্বর 197, কিসসা নম্বর 4, কিসসা নম্বর 10, কিসসা নম্বর 4 শোনাই, কিসসাগুলি অনেকগুলি আবার বড় বড় রয়েছে। হযরত মালিক বিন দিনার বলেন, আমি হজে রওনা হইয়াছিলাম, পথের মধ্যে একজন যুবককে দেখতে পাই যে সে পায়দাল যাইতেছে, পায়দাল বুঝছেন তো না, পায়দাল যাইতেছে, যে তবলিগী ভাইয়ের বাংলা, তাহার নিকট কোন সওয়ারিও নাই, খাদ্য দ্রব্য নাই, আমি তাহাকে সালাম করিলাম, সে উত্তর দিল, আমি জিজ্ঞাসা করিলাম, হে যুবক তুমি কোথা হইতে আসিতেছ, সে বলিল তাহার নিকট হইতে, সে বলিল তাহার নিকট হইতে, আমি জিজ্ঞাসা করিলাম কোথায় যাইতেছ, সে উত্তর করিল তাহার নিকট, আমি জিজ্ঞাসা করিলাম খাদ্য সামগ্রী কোথায়, উত্তর করিল তাহার জিম্মায়, সব তাহার, বলিলাম সামান ব্যতীত তো চলে না, কি আছে বলো, সে বলিল আমি সফরের শুরুতে 5টি হরফকে পাথেই স্বরূপ নিয়েছি, আমি সফরের শুরুতে 5টি হরফকে পাথেই স্বরূপ মানে সম্বল স্বরূপ নিয়েছি, কাফ হা ইয়া আইন সাদ, সূরা মারিয়ামের প্রথম আছে না, কাফ হা ইয়া আইন সাদ, আমি বললাম উহার অর্থ বুঝতে পারলাম না যে কাফ হা ইয়া আইন সাদ নিয়েছো তুমি। যুবক বলিল কাফ অর্থ কাফি যথেষ্ট, কাফ অর্থ হচ্ছে কাফি, আল্লাহ যথেষ্ট। দেখছেন কিরকম ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা যা কোন মুফাসসিরও জানেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেননি, সাহাবারাও জানেননি এই তাফসীর, কাফ অর্থ যথেষ্ট, আর হা তারপর হা আছে অর্থ হাদি মানে পথ প্রদর্শক, আল্লাহ রাস্তা দেখাবেন, হয়ে গেল। তারপর ইয়া আছে, ইয়া অর্থ ঠিকানা দাতা, ইয়া অর্থ ঠিকানা দাতা, জানি না কোথা থেকে অর্থ করলো, আওয়াই আবি থেকে করলো হয়তো। তারপরে আইন আছে, আইন অর্থ আলেম সর্বজ্ঞানী, কাফা ইয়া আইন, আইন অর্থ আলেম অর্থাৎ আল্লাহ সবকিছু জানছেন, আমার কি অবস্থা, আমার আবার খাবার দাবার নেওয়ার কি প্রয়োজন, আল্লাহ যখন জানবেন নামিয়ে দেবেন খাবার দিয়ে দেবেন। দেখছেন কেমন আল্লাহ ভরসা, এরকম ইসলামে আল্লাহ ভরসা আছে নাকি, এইরকম আল্লাহ ভরসা করে তবলিগী ভাইদের সৌদি আরবে আসা উচিত নয়, গালফে আসা উচিত নয়, ইউরোপ আমেরিকা যাওয়া জায়েজ নয় তাদের জন্য, তারা আল্লাহর হস্তে বাংলাদেশে বসুক, আল্লাহ যখন দেখবে যে খাবার নেই, খাবার ওদের বাড়িতে নামিয়ে দেবে, দরকার কি, তারপর আবার ও বকচা বকচি ওসব বাঁধার দরকার টিকে, যে খাবার দাবার চাল ডাল বেঁধে নিয়ে যে তাও বাঁধার দরকার নেই, যেখানে আল্লাহ দেখবে যে তবলিগী ভাইরা খেতে পায়নি, সেখানে তবলিগী ভাইদেরকে আল্লাহ খাওয়াই দিবে, এসব ওসিলা বাঁধার দরকার কি, ঠিক না। এবং ওয়াদা খেলাফ করেন না ওই মিয়াদ থেকে, তারপরে কি আছে, হ্যাঁ সদ অর্থ আইন অর্থ আলেম সর্বজ্ঞানী, সদ অর্থ সাদেক, সত্যবাদী। তার সত্যবাদী তিনি যথেষ্ট হিদায়াত দানকারী, ঠিকানা দাতা, সর্বজ্ঞানী এবং ওয়াদা খেলাফ করেন না। দেখলেন কাফ হা ইয়া আইন সাদের তাফসীর, সুন্দর তাফসীর জেনে নিলেন, যে তাফসীর কোথাও পাবেন না আপনি কোরআন হাদিসে। সেই জাত থাকিতে আবার ভয় কিসের, মানে সেই আল্লাহ থাকতে ভয় কিসের? হযরত মালিক রহমাতুল্লাহ বলেন, তার কথা শুনি আমি তাহাকে আপন কুর্তা দিয়ে দিতে চাই। সে অস্বীকার করিয়া বলল, নিজের জামা খুলে দিতে চাই, অস্বীকার করলো। বড় মিয়া, দুনিয়ার কুর্তার চেয়ে উলঙ্গ থাকা ভালো, দুনিয়ার কুর্তার চাইতে উলঙ্গ থাকা ভালো। জি, জায়েজ উলঙ্গ থাকা? শরীয়তের মাসলা ফেকার হানাফি মজহাবে ইলিয়াস সাহেবের জাকারি সাহেবের ফেকার মাসলাতে হেদায়াতে বেকায়াতে কুদরিতে আছে, উলঙ্গ থাকা হারাম। শুধু উলঙ্গ নয়, যদি কেউ রান খুলে হাঁটুর উপরে কাপড় নিয়ে যায়, নাভির নিচে নিয়ে যায়, তাও হারাম। এ কথা হানাফি মজহাবে ফেকার কিতাবে আছে। কোনটা নিবেন, ফরজ তরক হয়ে গেল? জি, আবার তাদের বিদাতি পরিভাষায় 130 ফরজে এক ফরজ গেল, 30 ফরজ না 32 ফরজ, 130 ফরজের এক ফরজ গায়েব। আচ্ছা, তারপরে দেখেন, সে যা থাকি তার ভয়। হযরত মালিক রহমাতুল্লাহ বলেন, হ্যাঁ কুর্তা দিতে চায়, সে অস্বীকার করিয়া বলিল, বড় মিয়া, দুনিয়ার কুর্তা চেয়ে উলঙ্গ থাকা ভালো। হালাল বস্তু সমূহের হিসাব দিতে হইবে, আর হারাম মালের জন্য ভোগ করিবে আজাব। রাত্রির অন্ধকারে সেই যুগ আসমানের দিকে মুখ করিয়া বলিল, হে জাতে পাক, বান্দা এবাদত করিলে যিনি সন্তুষ্ট হন, আর পাপ করিলে যাহার কোন ক্ষতি নাই। আমাকে ওই জিনিস দান করুন যাহাতে আপনার কোন ক্ষতি নাই। তারপর লোকজন এহরাম বাঁধিয়া লব্বাইক বলিতে লাগিল, কিন্তু সে লব্বাইক বলিল না, সে সুন্নত কাজ করলো না, সুন্নতের খেলাফ করলো। মিকাত থেকে সবাই লব্বাইক বলতে লাগলো, আর এই মিয়া যুবক লব্বাইক বললো না। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন লাব্বাইক বলিতেছ না? সে বলিল, এই ভয়ে যে আমি লাব্বাইক বলিলে সেই দিক থেকে হইতে লাল্বাইক উত্তর আসে না কি? যদি আল্লাহর পক্ষ থেকে এরকম আসে, লাল্বাইক তোমার নেব না, যাও তুমি গোনা করে এসছো, তোমাকে নেব না, তোমার কবুল করবো না, যদি এরকম জবাব চলে আসে সেই লাব্বাইক বলবো না। সাহাবাদের এই আশঙ্কা ছিল না? হ্যাঁ, তারা কেন লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলতে বলতে মুখ শুকিয়ে দিয়ে দিয়েছিলেন। নবী করিম সাল্লামের শ্বাস বন্ধ হয়ে গেছিল, আওয়াজ বন্ধ বসে গেছিল, আওয়াজ বসে গেছিল নবী করিম লাব্বাইক আল্লাহ লাব্বাইক বলতে বলতে আরাফা মাঠ। আর এই বিদাতি বলছে যে লা লাব্বাইক যদি আল্লাহর জবাব চলে আসে, তারপর সারাটি, আর আসবে বিদাতিদের জন্য লা লাব্বাইক জবাব আসবে, তারপর সারাটি পথ তাহাকে দেখিলাম না, সারা রাস্তা আর দেখা গেল না, গায়েব হয়ে গেল। আল্লাহর ওলিদা এরকমই গায়েব হয়ে উড়ে চলে যায়, সারা পথ দেখছে না, হঠাৎ করে মক্কায় হাজির। অবশেষে মিনায় তাকে দেখলাম, শেষ শের পুড়িতেছে। দেখছেন কবিতার সাথে কত মহব্বত, শের মানে কবিতা, কবিতার সাথে কত মহব্বত। আর একটি হাদিস বলতে ভুলে গেছি, কবিতার নিন্দা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আহাদুকুম জাওফাহু তাইহান খায়রুল লাহু মিন আইয়াম তালিয়া শিআরান। নবী করিম ইরশাদ করেছেন, কোন ব্যক্তির পেটে যদি রক্ত পুঁজ ভরে রাখে, এটি তার জন্য উত্তম কবিতা ভরার চাইতে। আপনি কবিতা মুখস্থ করবেন, তার চাইতে ভালো যে আপনার পেটে কি ভরা থাক, রক্ত পুঁজ, তাই মানে পুঁজ ভরা থাক, পুঁজ যদি ভরা থাক এটা ভালো আপনার কবিতা মুখস্থ করার চাইতে। মগজে পুঁজ ভরা থাক ওটা ভালো আপনার এই কবিতা মুখস্থ করার চাইতে। জি, যেই নবী এভাবে সতর্ক করেছেন কবিতা থেকে, আর কবিতার সাথে এত মহব্বত যে নবী কবিতায় খুশি হচ্ছেন, কোরআন পড়েও হাত বেড়েছেন। আরেকটি মজার কথা শুনেন, কোন জায়গায় এদের কিতাবে পাবেন না যে কোরআন অমুক ব্যক্তি এসে কোরআনে এত সুন্দর তেলাওয়াত করলো যে হাত বেরিয়ে আসলো, এই কথা পাবেন না। আর অমুক ব্যক্তি রসুলের এই হাদিস পড়লো, বনি আল ইসলাম আল্লাহ খামসিনী ইসলামের এই হাদিস পড়লো, গুরুত্বপূর্ণ হাদিস পড়লো, আদ্দিনুন নাসিহা এই গুরুত্বপূর্ণ হাদিস পড়লো, তখন হাত বেরিয়ে আসলো, কোথাও পাবেন না। কিন্তু কবিতা পড়লে হাত বেরিয়ে আসে, কবিতা পড়লে ওয়ালাইকুম আসসালামের জবাব আসে। দেখছেন শয়তান কেমন এদেরকে নিয়ে খেলা করেছে। ওই মাহবুব আমার, তারপর বলছেন, তারপর সারাটি পথ তাহাকে দেখলাম, অবশেষে মিনায় তাকে দেখলাম, সে শের পড়িতেছে। তাহার অর্থ এই যে, শেরের অর্থ শুনেন, ওই মাহবুব আমার রক্ত বহাইতে পছন্দ করেন, আমার রক্ত তাহার জন্য হারামের বাহিরেও হালাল এবং হারামের ভিতরেও হালাল। আল্লাহর কসম, আমার রূহ যদি জানিত যে কাহার সহিত তাহার সম্পর্ক, তবে সে পেয়ার বদলে মাথার উপর দাঁড়াইত, সে পায়ের বদলে মাথার উপর দাঁড়াইত, সে পায়ের বদলে মাথার উপর দাঁড়াইত। কি জন্য? আল্লাহর কসম, আমার রূহ যদি জানিত যে কাহার সহিত তাহার সম্পর্ক, তবে সে পায়ের বদলে মাথার উপর দাঁড়াইত। যদি ভালো করে জানতে পারতাম যে আমার মহব্বত কার সাথে, আল্লাহর সাথে না অন্য কারোর সাথে, তাহলে আমি আর পায়ের ভরে না দাঁড়িয়ে মাথার ভরে দাঁড়াইতাম। হে তিরস্কারীগণ, ওদেরকে বলছেন, তোমরা যদি দেখিতে আমি যাহা দেখিতেছি তবে কখনো তিরস্কার করিতে না। দেখছেন নবীর মতো কথা, নবী সাল্লাম বলেছেন, লাউ কুনতুম তাআলামুনা মা আলামু, আমি যা জানি তোমরা যদি জানিতে তাহলে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে, কখনো হয়তো হাসতে না তোমরা। আর ইয়ে মিয়া বলছে নবীর মতো, যে তোমরা যদি জানিতে যা আমি জানি, তোমরা যদি দেখিতে আমি যা দেখি তাহলে কখনো আমাকে তিরস্কার করিতে না, ঠাট্টা মজা করতে না এইসব কথা নিয়ে। তারপরে বলছে দেখেন, মানুষ শরীরের দ্বারা বাইতুল্লাহর তওয়াফ করে, তাহারা যদি আল্লাহর জাতের তওয়াফ করিত তবে হারাম শরীফের কোনো প্রয়োজন ছিল না। দেখলেন হারাম শরীফের কি প্রয়োজন, মানুষ জানে না সেই জন্য এই পাথরের ঘর রাখতে হয়েছে না, পাথরের ঘরে আল্লাহকে দরকারই ছিল না। যদি সত্যি আল্লাহ পর্যন্ত পৌঁছার মতো হইতো, ওই রকম যোগ্যতা হাসিল করতো মুসলিমরা, তাহলে আল্লাহ ঘর রাখতেন না, সরাসরি আল্লাহর তওয়াফ করত। আরেক জায়গায় কিসসা লিখেছে এই বইয়ে আছে, যে এক পীর এসে বলছে, ঠাট্টা করে বিদ্রুপ করে বলছে, ব্যঙ্গ করে, তোমরা আল্লাহর ঘরে পাথরের তওয়াফ করো, আমি তো স্বয়ং আল্লাহর তওয়াফ করি, স্বয়ং আল্লাহর তওয়াফ করি। এই হচ্ছে ফাজাইলে হজের শিক্ষা তালিম। তারপরে স্বপ্ন, স্বপ্নটা দেখা যাক, মানুষ হজ করিতেছে আর আমার হজ হইল, যেই জিনিসে আমার মনে শান্তি। যুবকটি তারপর এই দোয়া করিল, মানুষ তোমার নৈকট্য লাভের জন্য কুরবানি করিতেছে আর আমার নিকট কুরবানি করার মতো কিছু নাই, কাজেই তোমার দরবারে আমি আমার জানটুকু পেশ করিতেছি, তুমি উহা কবুল করো। তারপর এক চিৎকার করিয়া উঠিল এবং মুর্দা হইয়া মাটিতে পড়িয়া গেল, মরে গেল, দিল কুরবানি করে, জানছে যে আমি কুরবানি করছি নিজেকে, বুঝতে পারছেন, এরা জানতে পারছে আমি কুরবানি করছি। এইরকমই বিদাতপন্থী চর্ম নাই যে হালাক হলো, মরলো কিছুদিন আগে, তাদের পত্রিকায় লিখেছে এবং তাদের ছাত্র শিষ্যরা এখানে বয়ান করে বেড়াচ্ছে যে ইন্তেকালের আগে সবকে বলে দিল যে এখন আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, সবার থেকে বিদায় নিচ্ছি, এখন বিদায় নিচ্ছি, আমার এখন চলে এসছে, এখন পরোয়ানা চলে এসছে, খবর আমার কাছে চলে এসছে, আমার অনুমতি নেওয়া হয়ে গেছে। আল্লাহর নবীদের কাছ থেকে যেমন অনুমতি নেওয়া হইতো, নাকি চর্ম নাইরে ভণ্ড পীরের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে যে এখন আমি রুখসত হচ্ছি, আল্লাহর সাথে এখন আমার ওরুস হবে, মিল মিলাফ হবে, আউযুবিল্লাহ। তারপরে বলছে, তারপর গায়েব হইতে একটি আওয়াজ আসিল, মরে যাওয়ার পরে গায়েব থেকে একটি আওয়াজ আসলো, ইনি আল্লাহর দোস্ত, গায়েব থেকে এদের আওয়াজ আসে, কোরআন হাদিস লাগে না, গায়েব থেকে জানতে পারে যে কে আল্লাহর দোস্ত, কে জান্নাতি, কে জাহান্নামী, সব জানতে পারে। আল্লাহর জন্য কুরবান হইয়াছে, আল্লাহর জন্য কুরবান হইয়াছে। হযরত মালিক বলেন, আমি তাহার কাফন দাফনের ব্যবস্থা করি, সারা রাত আমি চিন্তাযুক্ত ছিলাম, একটু তন্দ্রা আসিলে আমি তাহাকে স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করিলাম, এই যে স্বপ্নের ধর্ম, এখন শোনেন স্বপ্নের ধর্ম, শোনেন, এ তন্দ্রাতেই সে স্বপ্ন দেখতে লেগেছে, জানাব আপনার সহিত কিরূপ ব্যবহার করা হইয়াছে, জিজ্ঞাসা করছে। সে বলিল, তাহারা কাফেরদের তরবারিতে শহীদ হইয়াছেন আর আমি মাওলার প্রেমের তলোয়ারে শহীদ হইয়াছি। আল্লাহ নবীর সাহাবারা শহীদ হয়েছেন, 70 জন শহীদ হয়েছেন ওহদের মাঠে কাফেরের তলোয়ারে। হ্যাঁ, সাইয়্যিদুস শুহাদা যিনি কাফেরের তলোয়ারে শহীদ হয়েছেন, আর আমি কেমন শহীদ, হ্যাঁ, আল্লাহর প্রেমে ইশকে শহীদ হয়েছি। ইশকে, ইশক সম্পর্কে এর আগে শুনিয়েছি আপনাদেরকে, না, ইশক করে এরা আল্লাহর সাথে, বেয়াদবি করে ইশক করে এরা, রসুলের সাথে ইশক করে, হ্যাঁ, আর বিবির সাথে ইশক করে, আর প্রেমিকার সাথে ইশক করে, কিন্তু এরা মায়ের সাথে বাবার সাথে আবার ইশক করে না, কথা বুঝতে পারছেন, মায়ের সাথে বাবার সাথে একটু ইশক করো, হ্যাঁ, তা কেন করো না, বোনের সাথে ইশক করো, শাশুড়ির সাথে ইশক করো, তাদের সাথে কেন ইশক করো না। ইশক মানে প্রেম, এরা প্রেম করে, কথা বুঝতে পারছেন। এই জন্য পীরেরা মরে গেলে মৃত্যু দিবসকে তারা মৃত্যু দিবস বলে না, কি বলে জানেন, ওরস। এই যে পীরদের মাজারে ওরস লাগে, কি যেন ওরস লাগে, ওরস মানে বিবাহ দিন, বিবাহ দিন, বিবাহ হইলে আপনি কি ভাবছেন কবুল হয়ে গেছে, এখন টেনে নিয়ে এসে ঘরে উঠাইতে পারবো, পারবেন না, পারবেন না, বিবাহ কবুল করে রেখেছে, যদি আসো আসতে হবে তাকে, তার আগে কি টেনে উঠাইতে পারবেন ঘরে বাসরে, পারবেন না। তো এদের ধারণা, ওরস মানে বিবাহ সাথী, আরবি ভাষায় ওরস মানে বিবাহ সাথী, এদের বেয়াদবি, আল্লাহ সম্পর্কে কুফুরির বেয়াদবি, যে তাদের মৃত্যু হলে মৃত্যু হয় না, আল্লাহর সাথে গিয়ে এত প্রেম করেছিল, এতদিন দেখা সাক্ষাৎ হয়নি, প্রেম করার পরে তাদের আল্লাহর সাথে মিল মিলাপ এখন হবে, বাসর হবে, আউযুবিল্লাহ। এজন্য এই দিনের নাম, মৃত্যু দিবসের নাম, কবর পূজারীদের কাছে, বিদাত পন্থীদের কাছে, সুফিদের কাছে হচ্ছে ওরুস, আর ওরুস লাগে বাংলাদেশে, ভারতে এই ওরুস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন এদেরকে স্বপ্নের ধর্মে জানিয়ে দিলেন যে কি হয়েছে না হয়েছে, কার কি হলো না হলো জেনে ফেললেন যে প্রেমের তলোয়ারে, আল্লাহর মাওলার প্রেমের তলোয়ারে শহীদ হয়েছি। ঘটনার অর্থ এই নয় যে সর্ববিষয়ে শহীদানের মর্যাদা পাইয়াছে, কারণ ভিন্নভাবে তাহাদের সাহাবি হওয়ার গৌরব ছিল। আল্লাহ রসুলের যারা সাহাবাই কেরাম শহীদ হয়েছেন তারা শহীদও ছিলেন আর সাহাবিও ছিলেন, আর এই ব্যক্তি সাহাবি শুধু হতে পারেনি বাকি শহীদ হয়েছেন। দেখলেন স্বপ্নের মাধ্যমে জেনে নিলেন যে শহীদ হয়েছেন। স্বপ্ন, আর একটি স্বপ্ন শোনাই, কিসটা খুব বড় আছে, লম্বা কিসটা শোনালে তো সময় লেগে যায়। একজন লোক আল্লাহর ওলি মানে বিদাতি ওলি, সে সেজদায় পড়িয়া গেল, আমি তাহার নিকট গিয়া তাহাকে ডাকিলাম, দেখিলাম কোন সাড়া শব্দ নেই, অর্থাৎ মরিয়া গিয়েছে। আমি তাহার কাফন দাফনের ব্যবস্থার জন্য তাড়াতাড়ি ঘরে যাইয়া দুইজন সঙ্গীকে নিয়ে আসি, আসিয়া দেখিতে পাই যে তাহার লাশ আর সেখানে নাই, লাশ নেই, লাশ আল্লাহ নিয়ে গেছে। আল্লাহর সাথে এরা ইশক করে, আল্লাহকে রাখে লাশ, আল্লাহর সাথে প্রেম করে, এরা লাশ নেই। আফসুস করিতে করিতে আমি ঘরে গিয়া শুইয়া পড়ি, লাশ পেলাম না, কাফন দাফনের চেষ্টা করলাম, এত কষ্ট করলাম, মেহনত করলাম, পেলাম না, আফসুস করতে করতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে আমি দেখিতে পাই যে একটি বিরাট জামাতের মধ্যে সে আগে আগে রহিয়াছে, বিরাট জামাতের মধ্যে আগে আগে রহিয়াছে। তাহার শরীরে এত মহা মূল্যবান পোশাক ও নূর চমকিতেছে যে ভাষায় উহা বর্ণনা করা যায় না। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কি মারা গিয়াছো? সে বলিল, জি হ্যাঁ। আমি বলিলাম, আফসুস আমি তোমার কাফনের ব্যবস্থা করিতে পারিলাম না। ছেলে বলিল, সেই ছেলে আল্লাহর ওলি, এবার ছেলে বলিল, যেই মাহবুব আমাকে শহর হইতে বাহির করিয়া আপন জন হইতে পৃথক করিয়া আপন মহাব্বতের সারা পান করাইয়াছেন, অপরের সপর্দ না করিয়া তিনি আমার কাফন দিয়াছেন। বুঝতে পারেনি, লম্বা সেন্টেন্স হয়ে গেছে তো, মানে কাফন আপনি কেন করবেন, আল্লাহ আমাকে বাড়ি থেকে বের করে নিয়েছেন, আল্লাহ আমাকে আমার জন্মভূমি মাতৃভূমি থেকে বের করে নিয়েছেন, আল্লাহ আমাকে আমার পরিবার সব থেকে বের করে নিয়েছেন, সে আল্লাহকে আর কারো সুপুরদ আমাকে করেন, নিজেই তিনি কাফন দাফন আমার করেছেন, আল্লাহ নিজেই কাফন দাফন করেছেন। আমি বললাম, তোমার সহিত কিরূপ ব্যবহার করা হইয়াছে? ছেলে বলিল, আমাকে আল্লাহ পাক সম্মুখে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করেন, তুমি আমার নিকট কি চাও? আমি বললাম, হে মাওলা, আমি শুধুমাত্র আপনাকেই চাহিতেছি। বিদাতপন্থীরা সুফিরা জান্নাত চায় না আর জাহান্নাম থেকেও বাঁচতে চায় না, তাদের কথাই আল্লাহ জান্নাত চাই না, জান্নাতের কামনা করি না, আর জাহান্নামকে ভয় করি না, তোমাকে চাই। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে বহু আয়াতে শিখিয়েছেন, ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, জাহান্নামকে ভয় করে আর জান্নাতের আশায় লালসায় ইবাদত বন্দেগী করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারা দোয়া করে আমার কাছে, আল্লাহ বলছেন রাগাবান আগ্রহী হয়ে জান্নাতের দিকে, আর রাহাবান জাহান্নামের ভয়ে ভীত হয়ে। তাহলে ভয়ও থাকতে হবে আর আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, এই নিয়ে ইবাদত বন্দী করতে হবে, হচ্ছে কোরআনের শিক্ষা। আর বিদাত পন্থীদের, পীর পন্থীদের, আর জাকারিয়া সাহেবের, ইলিয়াস সাহেবের শিক্ষা এই, দেখছেন আমি শুধুমাত্র আপনাকেই চাইতেছি এবং আমার জামানার সমস্ত মানুষের জন্য আমার সুপারিশ কবুল করিতে হইবে। যুগের সমস্ত মানুষের জন্য, মুসলিম শুধু না, সমস্ত মানুষ, ওই যুগের হিন্দুরাও পার পেয়ে যাবে, ওই যুগের ইহুদি নাসারা সব পার পেয়ে যাবে, সব জান্নাত পেয়ে যাবে। আমি শুধুমাত্র, হ্যাঁ বলছে, সুপারিশ কবুল করিতে হইবে। উত্তর হইল, তুমি যাহা চাহিয়া, শোনেন উত্তর, আল্লাহর পক্ষে আবার উত্তর আসছে, উত্তর হইল তুমি যাহা চাহিয়াছ তাহাই পাইবে, তাহাই পাইবে। তারপর ছেলেটি বিদায়ের জন্য হাত বাড়াইয়া আমার সহিত মুসাফা করিয়া বিদায় নিল। হ্যাঁ, সব স্বপ্নে হচ্ছে, মরে গেছে স্বপ্নযোগে, এখন সালাম মুসাফা করে বিদায় নিল। আমি নিদ্রা হইতে উঠিয়া চটপট করিতে থাকি, তারপর হজের বাকি কাজ সম্পাদন করিয়া দেশে রওনা হই। কাফের লোকজন বলা বলি করিতে লাগিল, তোমার হাতের সুগন্ধিতে সমস্ত মানুষ হয়রান হইয়া যাইতেছে। এক মজার কথা, ও তো গেল কাফন দাফন তো আল্লাহ করেছেন এই যুবকের, তারপরে এই যে হাতে স্বপ্নে যুগ মুসাফা করেছে, স্বপ্ন থেকে সুগন্ধি চলে আসছে। হ্যাঁ, স্বপ্ন থেকে আল্লাহর ওলির হাত যদি স্বপ্নে দেখে এত সুগন্ধি আসে, তাহলে জিন্দা পীরের হাতে যদি মুসাফা করতে পারেন, বয়াত করতে পারেন, তো কতই না সুগন্ধি আসে। তাহলে ভারত বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ কেন পীরের পূজা করবে না আর পীরের বয়াত করবে না? জি জি, শোনেন তারপরে। হ্যাঁ, ই এক মজার কথা, এতক্ষণ পর্যন্ত সে জেনেছে কি না জেনেছে সুগন্ধি লোকেরা পাচ্ছে। এখন সুগন্ধিতে সমস্ত মানুষ হয়রান হইয়া যাইতেছে। কথিত আছে, মৃত্যু পর্যন্ত ইব্রাহিমের হাত হইতে খুশবু বাহির হইত, যতদিন বেঁচে ছিল খুশবু আসতে থাকত। এই হলো স্বপ্নের।